الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو، عزیز اور بزرگو، ٹونگی کا اجتماع یہ ٹونگی کا اجتماع نہیں ہے، بلکہ سارے عالم کے دعوت پر جمع ہونے کا عنوان اور کام کرنے والوں کے آپس میں مل بیٹھنے کا عنوان ہے، تاکہ یہ اجتماع محض بیان تقریر ہو کر نہ ختم ہو جائے، بلکہ اجتماع میں ہر شریک ہونے والا شخص اپنی ذمہ داری کا احساس پیدا کرے اور موت تک کے لیے اس کا عزم کرے کہ اسی کام پر چلنا ہے، اسی کام پر مرنا ہے، اور اسی کام پر اجتماعیت کے ساتھ، استقامت کے ساتھ رہنا ہے. ہمارے زمانے کا اصل مقصد ہے کہ ہم اس کام کی حقیقت، اس کی ضرورت اور اس کی حقانیت کو سمجھیں اور اس کے مزاج کو سمجھ کر اپنے کام کو مزاج نبوت پر اور اپنے کام کو مزاج صحابہ کے تابع ہو کر اس کام کو کریں، اپنے آپ کو مزاج صحابہ کے تابع کر کے اس کام کو کریں. میرے دوستو، عزیز اور بزرگو، دعوت الی اللہ وہ عزیز الشان انبیاء علیہ الصلاۃ والسلام کا ایک مشترک، انبیاء علیہ السلام کی وہ مشترک محنت ہے جو ہر زمانے میں قوم کی اور امت کی ہدایت کا ذریعہ بنا ہے. دعوت کو پہلے سمجھنا پڑے گا کہ آخر دعوت کیا ہے. جیسے جیسا زمانہ بدلتا جا رہا ہے، امت تک دین کو امت تک پہنچانے کی شکلیں اور اس کے ذرائع طریقے بدلتے جا رہے ہیں. حالانکہ زمانے کی تبدیلی جب ایک مسواک اور ایک استنجے اور ایک کھانے کی ضرورت کو اور کھانے کی سنت کو زمانے کی تبدیلی بدل نہیں سکتی، تو زمانے کے بدلنے سے دور صحابہ کا طریقہ دعوت اور دور صحابہ کا طریقہ محنت وہ کیسے بدل سکتا ہے. جب تک دعوت کو نہیں سمجھا جائے گا اور اس محنت کو اس طریقہ محنت کے مشابہ نہیں کیا جائے گا جو طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا, اس وقت تک اس کام پر نازل ہونے والی غیبی نصرتوں کا امت مشاہدہ نہیں کر سکتی. اور دعوت پر ہمارا رب العزت نے ہدایت کا اور نصرت کا اور تربیت کا اور یقین کے ازدیاد کا اور یقین کے بننے کا جو وعدہ فرمایا ہے وہ اس وقت تک پورا نہیں ہوگا جب تک دعوت کو اس نہج پر اس مزاج پر نہ لایا جائے. اس لیے سب سے پہلے اس بات کو سمجھنا ہے, غور کرنا ہے کہ آخر یہ لفظ دعوت کیا ہے اور دور صحابہ میں دعوت کس طریقے محنت کا نام تھا, دعوت کس طریقے محنت کا نام تھا, اس کو سمجھنا اس لیے ضروری ہے تاکہ وہ تمام نصرات غیبیہ جو دعوت اللہ کے جو دعوت اللہ کی وجہ سے اور دعوت اللہ کے سبب سے نازل ہوتی تھی وہ تمام نصرات غیبیہ اور تمام قاعدات غیبیہ اس کے علاوہ ہر مسلمان خود اپنی ذات سے پورے دین پر چلنے کی استعداد پیدا کرے وہ طریقہ دعوت امت میں زندہ ہو. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. دوستار بزرگ حضرت خدوائے مستوار بولے بولیں گے بھائی دوستو ہے ٹنگیر استماع بولیں گے ادھر شروع ٹنگیر استماع بنگلہ دیشن استماع ہے بولتے ادھر سارا دنیا سمست مسلمان ایکترت ہوا جائے আর বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে সমস্ত কাম করতে ওলা একত্রিত হবে, আর বলেন যে সব কাম করতে ওলা একত্রিত হয়ে আপসের মধ্যে ওনারা বসবে এবং ফিকিরের এরকম ভাবে লেনদেন হবে. আর বলেন যে ভাই দুস্থ ইস্তেমাইটা এরকম না যে শুধু বয়ান শুনলাম আর বয়ান শুনে আমার শেষ হয়ে গেল. বলতে বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ বলতে এইখানের মধ্যে আমরা যে বসলাম আর এইখানের মধ্যে যে আমরা এইরকম ভাবে ইস্তেমা আমরা আমলের মধ্যে শরীর হইলাম, তো বলেন যে ভাই দুস্থ এটার পরে কি হবে? বলেন যে আমরা প্রত্যেকে এই কথার ফয়সলা করবে যে মৌত পর্যন্ত আমি এই কামকে করব। বলেন যে এই কামকে আমার নিজের কাম বানাইব এবং মৌত পর্যন্ত আমরা সেই কামকে আমরা করতে থাকব। বলেন যে এবং সেই কামটারে এই শহীদ প্রতিবের সাথে ইস্তেমাইয়তের সাথে আর বলেন যে মানিয়ে আমরা সেই কামকে আমরা করতে থাকব। বলেন যে ভাই দুস্থ এই কথার ফয়সলা করানোর জন্য আমাদের এইখানের মধ্যে ইস্তেমা। বলেন যে দুস্থ এই যে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে যে দাওয়াত দেওয়া, তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এইটা সমস্ত নবীগণের একটা ইস্তেমাই বেহরত, সমস্ত নবীগণ সেই বেহরত করছে। বলেন যে ভাই দুস্থ আর যখন এইরকম ভাবে ওনারা মেহনত করছেন তো ওই মেহনতের দাওয়াতের মেহনতের বরকতে ওনাদের সেই জাতি কবিলা তাদের হেদায়তের ওসিলার জড়িয়া হয়েছে। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ দুনিয়াতে বলেন যে জমানা পরিবর্তন হওয়ার কারণে দাওয়াতের তরিকা পরিবর্তন হয়ে যাবে, বলেন যে এইরকম না। বলেন যে ভাই দুস্থ জমানা পরিবর্তন হইতে রইল আর দাওয়াতেরও তরিকা বদলাইতে রইল, এরকম না। বলেন যে ভাই দুস্থ এক কত জমানা পরিবর্তন হয়ে গেল কিন্তু মিসওয়াকের সুন্নত আর এমনিভাবে খাওয়ার সুন্নত আর ইস্তেঞ্জার হাজত পুরা করার সুন্নত সেইখানে যেইরকম কোন পরিবর্তন আসে নাই। বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ ঠিক এমনিভাবে জমানার পরিবর্তনে বলেন যে দাওয়াত ইলাল্লাহর মধ্যেও কোন পরিবর্তন আসে না। বলেন যে দুস্থ আমরা যে দাওয়াত দিব, বলেন যে এই দাওয়াতটা বলেন যে নবীওয়ালা মিজাজের সাথে হইতে হবে এবং হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে দাওয়াত দিয়েছেন, বলেন যে দুস্থ সাহাবা আলী তরিকা সাহাবা আলী মেহেজের অধীনে আমরা দাওয়াত দিতে হবে। বলেন যে যখন আমরা ওই তরিকায় দাওয়াত দিব, তো বলেন যে কোথা হবে দাওয়াত? বলেন যে ভাই দুষ্ট, দাওয়াতটা যখন আমরা সেই তরিকার সাথে দিব, ওই মিজাজের উপরে দিব, তো বলেন যে দুষ্ট, তখন যাইয়া সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইবি নুসরত আর মদত, আর বলেন যে আল্লাহ পাকের সাহায্য আর আল্লাহ পাকের যে ওয়াদা করছেন সেগুলো পড়া হইতে থাকবে। তো এই জন্য বলেন যে ভাই দুষ্ট, দাওয়াতের সত্যতা সেটা আমাদের বুঝতে হবে। বলেন যে দাওয়াত ইলাম লাগে, এই সত্যটা শুধু আমাদের বুঝতে হবে। তো বলেন যে ওটা সাহাবাই করা রাজিয়াল্লাহু আনহুম জমানায় যেভাবে দাওয়াত ছিল, তো বলেন যে যখন আমরা ঠিক সেইভাবে দুস্থ দাওয়াত দিব আর ওনাদের ওই তরিকার সাথে দিব, আর আমরা ওই ওনাদের তরিকার অধীন হইয়া যখন আমরা আমাদের দাওয়াত দিতে থাকবো, তো বলেন যে ভাই বুঝুন দুস্থ, সেই দাওয়াতটা কি হবে? বলেন যে সেটা মানুষের হেদায়ত পাওয়ার ওসিলার জরিয়ার মাধ্যম হবে, আর এমনি ভাবে আল্লাহ জাল্লা শানুহুর যত সাহায্য আর যত গাইডিস তাই বলেন যে সবগুলা সেটা পাইতে থাকবে। আর এর সাথে সাথে বলেন যে সবচেয়ে বড় জিনিস যেটা হবে, বলেন যে দাওয়াত দিবে আর বলেন যে তার মধ্যে এর বরকতে তার মধ্যে দিন আসতে থাকবে। এই জন্য বলেন যে ওই দুস্থ এই দাওয়াতকে বলেন যে ইস্তেমামতের সাথে ইস্তেকামতের সাথে যখন আমরা দিব আর ওই কর্তৃপে সাহাবাওয়ালী কর্তৃপ নবীওয়ালী মিজাজের সাথে দিব, তো বলেন যে যেরকম এটা অন্যদের জন্য হেদায়তের ওসিলার জরিয়া হইতে থাকবে, ঠিক এমনি ভাবে যে দাওয়াত দিবে বলেন যে তার মধ্যে সেই বলেন যে দিন পুরো আসতে থাকবে। বাতিলকে মোকাবিলে মে আপনে দিন পর এসি ইস্তেকামত, বাতিল কে মুকাবিলে মে আপনে দিন পর এসি ইস্তেকামত জেসি ইস্তেকামত সাহাবায়ে কিরাম কো থি, উসকে লিয়ে উসি তরিকায়ে মেহনত কি জরুরত হে জো তরিকায়ে মেহনত সাহাবা কা থা। ক্যুঁকি মে আর্জ করনা চাহতা হুঁ কি দাওয়াত উম্মত তক দীন কো পৌঁছানা, আগর উম্মত তক দীন কে পৌঁছানে কি শকলে, আগর উম্মত তক দীন কো পৌঁছানে কি শকলে মুসলমান কে বজাত খুদ নকল হরকত কে বগৈর সোচি গই, তো সবসে পহলি চিজ ইয়ে হোগি কি সুন্নত দাওয়াত মে সে এক বুনিয়াদি আমর আর এক বুনিয়াদি আমল কে খুদ আপনি জানমাল কি কুরবানি কে সাথ দিন কি দাওয়াত কে লেকর দূসরে তক পৌঁছনা, জো তমাম আম্বিয়া আলাইহিমুসসালাম কি মুশতারাকা সুন্নত হে, ইয়ে সুন্নত ছুট জায়েগি আগর উম্মত তক দিন কো পৌঁছানে কা ইসকে আলাওয়া কিসি মুতাবাদিল কো কাফি সমঝ লিয়া গয়া আর নকল হরকত কো ছোড় দিয়া গয়া, ইসলিয়ে কে দিন কো লেকর আমলি তোর পর এক এক ফর্দ কে পাস দাওয়াত কো লেকর জানা, ইয়ে আপনে দিন মে ইস্তেকামত আর আপনে দিন কে অন্দর সলাবত কে পেদা করনে কা আসল সবব থা। আদলা ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়াকিয়া উম্মত কো ইয়ে বতানে কে লিয়ে হে কি রুম কে বাদশাহ নে উনকো কয়েদ করায়া, ওয়ে এক জামাত মে থে, এক জামাত কে সাথ থে রুম কে ইলাকে মে, নসরানি বাদশাহ নে আদলা ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কো নসরানিয়ত কি দাওয়াত দি আর ইয়ে কাহা কি আগর নসরানি হো জায়ে তো মে আপনা আধা মুল্ক আপকো দেনে কে লিয়ে তৈয়ার হুঁ, ইতনি বড়ি পেশকশ মে ইসি পর আর্জ করতা হুঁ কি ইসসে আন্দাজা কর লিয়া যায় কি ক্যা ওজা হে কি মুসলমান মামুলি খৌফ কি ওজে সে ইয়া মামুলি লালচ কি ওজে সে ইয়া ইস হাকীর দুনিয়া জিসকো সবকো জমা কর দিয়া যায় অগলি পিছলি কো, তো মচ্ছর কা পর সিরফ সমঝানে কে লিয়ে আর্জ কিয়া হে, বরনা খুদা কি কসম মচ্ছর কে পর কি ভি হাইসিয়ত নহীঁ হে, ইসকে কিসি এক জুজ কে লালচ পর দিন কা ছোড়না ইস জমানে মে কিউ আসান হো গয়া, সির ওজা ইয়ে হে কি জব মুসলমান কি জান আর মাল ইসকা ওয়াক্ত دین کی اشاعت کے لیے بذات خود استعمال نہیں ہوگا, اس کی اپنے دین کے ساتھ فطری محبت ختم ہو جائے گی, کیونکہ اپنے دین سے فطری محبت کے لیے لازم ہے کہ مسلمان کی جان اور اس کا مال, اس کا وقت, وہ دین کو دنیا میں قائم کرنے کے لیے استعمال ہو. اگر یہ سنت چھوٹ گئی تو سب سے پہلے امت میں تبدیلی مذہب کا مرض آسان ہو جائے گا. تبدیلی مذہب آسانی جب ہوگی, جب اپنے دین سے فطری محبت نہ رہے گی. اپنے دین سے فطری محبت جب ختم ہو جائے گی, جب اس کی جان و مال اللہ کے دین کی اشاعت سے ہٹ کر محض اپنی خواہشات پر, اپنی مرغوبات پر, اپنی ضروریات پر خرچ ہوں گی, تو اس کو محبت اپنے کاروبار اور اپنے مشاغل اور اپنی دنیاوی چیزوں سے ہوگی. دین کے مٹنے کا نہ اسے کوئی غم ہوگا اور دین کے قائم کرنے کا نہ اسے کوئی فکر ہوگا. عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ پر جب نصرانیت کو پیش کیا گیا اور یہ کہہ کر پیش کیا گیا کہ آدھا ملک آپ کا ہے, آپ نصرانی ہو جائیے, تو فرمایا کہ تیری آدھی بادشاہت نہیں, اگر عرب کی ساری بادشاہت مل جائے اور تیری پوری بادشاہت مل جائے, میں اس سب کے مقابلے میں محمد صلی اللہ علیہ وسلم کے دین کو پلک جھپکنے کے بقدر بھی چھوڑنے کے لیے تیار نہیں ہوں. بادشاہ نے کہا یا تو نصرانی ہو جاؤ ورنہ میں تمہیں قدر کروں گا. فرمایا انت و ذاتا, جو تیرا دل چاہے وہ کر, لیکن میں اپنے دین کو نہیں چھوڑوں گا. اس طرح کے واقعات بیان کیے جاتے ہیں, پڑھے جاتے ہیں, سنے جاتے ہیں, لیکن سب سے اہم بات میں عرض کرنا چاہتا ہوں کہ اس کیفیت کو اپنے دین کو لے کر باطل کو مایوس کرنے اور بڑی سے بڑی دنیا پر اپنے دین کی حفاظت کے لیے لات مارنے کی جو استعداد و صلاحیت پیدا ہوتی ہے, وہ صلاحیت اور استعداد اس طریقے دعوت سے پیدا ہوگی جو طریقہ دعوت صحابہ کا تھا. اس لیے کہ اپنے دین پر استقامت کے لیے دین کا مددگار ہونا شرط ہے. اپنے دین پر استقامت کے لیے دین کا مددگار ہونا شرط ہے, کیونکہ اپنے دین پر استقامت وہ اللہ کی نصرت کے بغیر نہ ہوگی, اور اللہ کی نصرت دین کی نصرت کے بغیر نہ ہوگی. اپنے دین پر ثبات قدمی وہ دین کی نصرت کے بغیر نہ ہوگی. بالکل قرآن نے اسی ترتیب سے بیان کیا ہے, ان تنصر اللہ ینصرکم ویثبت اقدامکم. مولانا الیاس صاحب رحمتہ اللہ کا ملفوظ ہے, ایسا فرماتے تھے کہ اپنی ذات سے پورے دین پر چلنے والا, اپنی ذات سے پورے دین پر چلنے والا دیندار ہے لیکن دین کا مددگار نہیں ہے. یہ ملفوظ حضرت کا ملفوظات میں چھپا ہوا ہے, یہ ملفوظ محفوظات میں چھپا ہوا ہے کہ اپنی ذات سے پورے دین پر چلنے والا جو اللہ کا کوئی حکم نہیں توڑتا اور نبی کی کوئی سنت نہیں چھوڑتا, لیکن فرماتے ہیں کہ یہ دیندار ہے لیکن دین کا مددگار نہیں ہے. دین کا مددگار وہ شخص ہے جو دین کے شعبوں کے ذریعے اور نقل حرکت کے ذریعے اور دعوت اللہ کے ذریعے ایک مسلمان کو, ایک انسان کو ہدایت کی طرف لانے کی کوشش کرے, وہ دین کا ناصر ہے. جو دین کا ناصر ہے اللہ اس کا مددگار ہے, اور یہی نتیجہ ہے اپنے دین پر ثابت قدمی کا, ان تنصر اللہ ینصرکم ویثبت اقدامکم. میں عرض کر رہا تھا کہ سب سے پہلے دعوت کو سمجھنا پڑے گا کہ یہ دعوت کیا ہے. خود چل کر جا کر دوسرے کو دعوت دینا یا یہی صحابہ اکرام کا معمول تھا اور یہی انبیاء علیہ السلام اور محمد صلی اللہ علیہ وسلم کے زمانے میں امت تک دین کی دعوت کو پہنچانے کا طریقہ تھا. کیونکہ دعوت کو اگر نقل حرکت سے اور اللہ کے راستے کے نفر سے اگر نقل حرکت اور اللہ کے راستے کے نفر سے نفر کو دعوت سے الگ کر دیا جائے تو پھر امت تک دین کے پہنچانے کے سوائے رواجی آلات کے اور کوئی ذریعہ باقی نہیں رہ جاتا. حالانکہ مجاہدہ صرف انسان کی صفت ہے, مجاہدہ صرف انسان کی صفت ہے, انسان کا اس کے لیے بذات خود استعمال ہونا یہ مجاہدہ بنے گا, آلات کا استعمال یہ مجاہدہ نہیں بنے گا. اللہ رب العزت نے ہدایت کا وعدہ اس کے اپنے جہد پر کیا ہے, یہ بات غور سے سننی ہوگی. ہدایت کا وعدہ اس کی اپنی کوشش پر کیا ہے, ہدایت کا وعدہ اس کی اپنی کوشش پر کیا ہے. ذرائع مجاہد نہیں بن سکتے, مجاہدہ مومن کا اپنی مومن کی اپنی کوشش مجاہدہ ہے. اس لیے میں بار بار عرض کر رہا ہوں کہ دعوت الی اللہ اس کا مفہوم, اس کا صحیح طریقہ وہ یہ ہے کہ مسلمان اپنی ذات سے تواصب الحق اور تواصب الصبر پر خود آئے, اپنی ذات سے دوسرے کو خود دعوت دے. اس لیے بڑی بڑی نصرتیں وہ انفرادی دعوت میں مضمر ہیں اور انفرادی دعوت کے اندر چھپی ہوئی ہیں. بڑی بڑی نصرتیں انفرادی دعوت میں چھپی ہوئی ہیں. ہمیں اجتماعی طور پر ہر فرد کو یعنی باعتبار امت کے ہر فرد کو انفرادی دعوت پر لانا ہوگا اور اپنی ذات سے خود انفرادی دعوت پر آنا ہوگا. اس لیے کہ انفرادی دعوت یہ محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کی ایک اہم سنت ہے. انفرادی دعوت دینا یہ محمد صلی اللہ علیہ وسلم اور صحابہ کی ایک ایسی اہم سنت ہے جس پر بڑی بڑی غیبی نصرتیں نازل ہوئی ہیں. بولیں گے بھائی دوستو, یہ دعوت مدد استقامت کافر مقابلہ دعوت مدد استقامت کخن آسے. بولیں گے دوستو جہاں دعوت کا وہی صحابہ والا طریقہ ہے ہم আর বলেন যে সেটা হলো কি, বলেন যে ভাই দুঃস্থ দিন উন্নতের মধ্যে পৌঁছাইবার জন্য যখন আমরা কি করব, বলেন যে আমরা যখন আমাদের নকল হরকত করতে থাকবো, এজন্য আমাদের যান মানের যারা নকল হরকত হবে, তো বলেন যে দুঃস্থ এর মাধ্যমে আমাদের কি হবে, বলেন যে ইস্তেকামত নসিব হবে. বলেন যে ভাই দুঃস্থ তাওয়াতকে যদি নকল হরকত থেকে আলাদা করে দেওয়া হয় আর বদল অন্য কিছুকে খাড়া করা হয়, সে বলেন যে ভাই বুঝুন দুঃস্থ এর দ্বারা কি হবে, বলেন যে আমাদের সেখানে ইস্তেকামত থাকবে না. বলেন যে যখন নকল হরকত ছুটিয়ে যায় আর দাওয়াতের যে আসবাব অন্য কিছুকে যদি আমরা বানাই আর নকল হরকতকে সারিয়ে দিই, তো বলেন যে ভাই দুঃস্থ ইস্তেকামত ছুটিয়ে যায়. আর এরপরে কি হয়, বলেন যে আস্তে আস্তে মানুষ দিন থেকে আস্তে আস্তে থাকে, বলেন যে এরকম ভাবে দিন ছুটিয়ে তাদের হাত থেকে দিন ছুটিয়ে যায়. সেটার কারণ কি, বলেন যে সেটার কারণে হলো এটা যে যখন দিনের জন্য অন্য কোন তরিকা ধরা হইল আর যে সাহাবাওয়ালা তরিকা ছিল উম্মতের মধ্যে দিন পৌঁছানোর জন্য এইরকম ভাবে নকল হরকত এবং জান ও মালের কোরবানি, বলেন যে যখন এইটা থাকে না তো আস্তে করে বলেন যে আর ওই ইস্তেকামতটা থাকে না, ইস্তেকামতটা খতম হয়ে যায়. তো বলেন যে ইস্তেকামতের জন্য আল্লাহ পাকে এইটা শর্ত লাগাই দিচ্ছেন, সেটা কি, বলেন যে সেটা হইল যে যখন মুজাহাদা করবে তো মুজাহাদার দ্বারা বলেন যে জান ও মালের কোরবানি দিবে, তো এদের দ্বারা তার মধ্যে কি ফায়দা হবে, বলেন যে এরকম ভাবে তার মধ্যে ইস্তেকামত আসবে. আর বলেন যে ভাই বুঝুন দুঃস্থ যদি নকল হরকতকে বাদ দিয়ে দেওয়া হয় আর অন্য কোন তরিকায় সেই দিনের মেহনতকে নিয়ে নেওয়া হয়, অন্য কোন তরিকা ধরা হয়, তাহলে বলেন যে ভাই বুঝুন দুঃস্থ ইস্তেকামত থাকবে না, বলকে কি হবে, বলেন যে আস্তে আস্তে মানুষের ওই দিনকে ছাড়িয়ে দিবে, দিন ছুটতে থাকবে। বলেন এই জন্য বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বয়ান করছেন। বলেন যে ভাই দুস্থ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই সমস্ত ঘটনা, বলেন যে কেন, বলেন যে সেটার থেকে আমরা দাওয়াতকে বুঝে নিতে হবে। বলেন যে এমনি শুধু শোনানো হয়েছে না। বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন রুমের হাতে উনি ধরা পড়লেন, তো ধরা পড়ার সাথে সাথে ওই রুমের বাচ্চা ওনাকে বলল যে কি করো তুমি, ইসলাম ছাড়িয়ে দাও আর নাসারা হয়ে যাও। তো নাসারা হয়ে গেলে কি হবে? বলে যে আমি তোমাকে অর্ধেক বাচ্চা হাত দিয়ে দিব। তিনি বলেন যে ভাই দুস্থ, উনি সাথে সাথে এই কথা বললেন যে তোমার যদি সমস্ত রাজ্য দাও তবু আমি ইসলাম ছাড়তে রাজি নাই। কেন? বলে যে দুস্থ জান আর মাল যখন লাগে বলে যে সেইটার সাথে মানুষের ফিত্রতান মহব্বত করা হয়ে যায়। কোন জিনিসের সাথে যদি তার জান আর মাল কোন জিনিসের উপরে লাগে সেটার দ্বারা তার ফিত্রতে বলে যে ফিত্রতান মানুষের মহব্বত পয়দা হয়ে যায়। তো যখন দিনের জন্য নকল হরকতের পিছনে তার জান আর মাল লাগে তো বলে যে দুস্থ তখন সে কি করে? বলে যে দিনের সাথে তার মহব্বত পয়দা হয়ে যায়। আর এই জন্য সারা দুনিয়া বলেন যে কসম করে বলতে পারবো যে সারা দুনিয়া এটা বলা হয়েছে যে মশার ট্রেনে পাঠার সমানো না, বলেন এটা তো বুঝাইবার জন্য। বলেন যে ভাই দুস্থ এই হাইসের দুনিয়া দিয়া বলেন যে কখনো সে দিন ছাড়তে রাজি হবে না। আর বলেন যে দুস্থ যদি আল্লাহ বলেন যে দিনের জন্য নকল হরকতকে ছাড়িয়ে দিল, বলেন যে দিনের জন্য নকল হরকত করে না, আর বলেন যে তার জান ও মাস বলেন যে আপনা জরুরত প্রয়োজনের মধ্যে খরচ করতে থাকে, বলেন যে বিবি বাচ্চার পিছনে তার জান ও মাল খরচ হইতে থাকে, তো বলেন যে এখানে কি দাঁড়াইল? বলেন যে ফিত্রতান মহব্বতটা তার ফিত্রি যে একটা মহব্বত, বলেন যে সেটা হিসেবে ওই সমস্ত শিশু আকবরের সাথে আসিয়া গেল। আর বলেন যে যখন এমের সাথে আসিয়া যাবে তো বলেন যে এদের জন্য সে দিন ছাড়িয়ে দিলে তার কোনো অসুবিধা হবে না, বাধা হবে না। বলেন যে হবে পরিবর্তন, মিল্লতের পরিবর্তন, মানে দিন ছাড়িয়ে দিচ্ছে মানুষে, সেটার কারণ থাকে। বলেন যে সেটার কারণ যদি আমরা তারাশ করি, বলেন যে সেটার কারণ তো হইল এটা যে আজকে জান আর মাল মুসলমানের যে ঘরে লাগার ছিল বলেন যে সেইখানে এনেকে জরুরতের মধ্যে প্রয়োজনের মধ্যে খরচ করতেছে, এই জন্য এটারই মহব্বতটা। আর এটার জন্য যা করার সে দরকার করতেছে, সাধারণ দুনিয়ার জন্য সে দিন ছাড়তেছে। আর বলেন যে যখন দুস্থ কি হয়, বলেন যে জান ও মানে তারা নকল হরকতের পিছনে সে চলতে থাকে, নকল হরকত লাগায়, তো বলেন যে এর বিনিময় বলেন যে তার মহব্বতটা ওই দিনের সাথে আসে। আর এই দিনের জন্য সে সবকিছু প্রদান করতে পারে, সবকিছু ছাড়তে পারে। সেই জন্য বলেন যে ভাই দুস্থ কি করছেন, ওই যে সাহাবিরে বলা হইল বলেন যে মানুষের লোক দেখানো হয়, তো লোভে বলেন যে এখন লোকটা চায় যেটার সাথে মহব্বত সেটারই সে প্রাধান্য দিবে, না হলে তার ভয় দেখানো হয়, ভয় করা হয়, তো বলেন যে ভয়ও কিছু হবে না যদি তার এটার সাথে সম্পর্ক পয়দা হয়ে যায়। এখন বলেন যে দুস্থ এই জন্য যদি আমরা কি করি, বলেন যে দাওয়াতের যে আমরা ভালো করে যে আমাদের মেহনে নিতে হবে যে দাওয়াতটা উন্নতের মধ্যে পৌঁছানোর জন্য দিন পৌঁছাইবার মাধ্যম যদি নকল আর হরকতকে আমরা না নিই, না নিয়ে যদি অন্য বলতে পারি, তো বলেন যে আলাপ আর মাত্র নিজেই সামনে থাকিয়ে দেবে, হাতিকত আর বাকি থাকবে না। বলেন যে দুস্থ এই জন্য বলেন আমাদের নকল আর হরকত আর এটার পিছনে যখন মুজাহেদা হবে তো মুজাহেদের পিছনে আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লা শানহু তাকে ইস্তেকামত প্রসিদ্ধ করবে। বলেন যে দুস্থ মানুষ দিনের উপরে জন্মার জন্য আল্লাহর নসরত ব্যতীত আল্লাহর সাহায্য ব্যতীত কখনো মানুষ সে জমতে পারে না, তার ইস্তেকামত আসে না। আর এই সেখানে আল্লাহ পাকে বলা হয়েছে ইনসান স্বরূপ আয়ন স্বরূপ, তো বলেন যে আল্লাহর সাহায্য আর মদত কখন আসবে, যখন একজনে তার দিনের সাহায্য করবে, দিনের জন্য তার জান আর মাল লাগবে, তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ তখন তার সেখানে মুজাহিদা হবে। আর বলেন যে এই মুজাহিদার উপরে আল্লাহ সে দিনের সাহায্যকারী হবে। আর যখন সে দিনের সাহায্য করবে দুস্থ তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তার উপরে সাহায্য আসবে। আর যখন আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য হবে তো বলেন তার বিনিময় তার দিনের উপরে ইস্তেকামত প্রতীক হবে। বলেন যে দুস্থ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লা শানহু মানুষের মধ্যে মুজাহিদার মাত্রা রাখছেন। আর বলেন যে যখন সে মুজাহিদা করবে তো তার দ্বারা তার মধ্যে ইস্তেকামত আসবে। বলেন যে দুস্থ হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজ বলেন যে ওনার কথা মালফুজাতের মধ্যে সফল হয়েছে। বলছেন যে যদি একজন মানুষ একবারে পাক্কা দিনদার পুরা দিনের উপরে চলতেছে কিন্তু সে তার মধ্যে নকল হরকত নাই, দিনের জন্য সে এরকম জান মাল লাগাচ্ছে না, তো বলেন যে বলেন যে এইরকম ভাবে দিনের জন্য তার যান তো বলেন যে ভাই দিনের মেহনতের সাথে বলেন যে সাথে দিনের সৌভাগ্য যদি সেসব জেলা নিয়ে চলে তাহলে বলেন যে সে দিনের সাহায্যকারী হবে না বলেন যে দুষ্ট সে দিনের সাহায্যকারী হবে না লোকটা সে দিনদার কিন্তু বলেন যে দুষ্ট দিনদার কিন্তু সে দিনের বলেন যে দিনের সাহায্যকারী হবে না আর যদি সে দিনের সাহায্যকারী না হয় তাহলে বলছেন যে ভাই দুষ্ট আল্লাহর সাহায্য সে পাবে না আর আল্লাহর সাহায্য যদি না পায় তাহলে সে দিনের উপরে চলতে পারবে না তার ইস্তেকামত প্রতীত হবে না ইস্তেকামত তো আল্লাহর সাহায্যের উপরে আছে সেই জন্য বলেন যে ভাই দুষ্ট আল্লাহ আজাল্লাহ শাহানু আমার আওয়ালুহ মানুষের মধ্যে মুজাহিদার বার্তা রাখছে তো যখন জান আর মালের কুরবানি বলেন যে বলেন যে যখন নকল হরকত করবে দিনের সুবাদের সঙ্গে নিয়ে তো বলেন যে এর দ্বারা অন্যর মধ্যে দিন চলতে থাকবে আর উপতের মধ্যে দিন পড়বে এর মাধ্যমে আর এই তরিকার মাধ্যমে কি হবে বলেন যে তার মধ্যে ইস্তেকামত পয়দা হবে তো এই জন্য বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট নকল হরকত যে দিনের জন্য নকল হরকত যদি আমরা আলাদা করি বলে নিজের বদল কিছু হইতে পারে না এই জন্য আমার দিনের উপরে জমা এবং উন্মতের মধ্যে দিন পৌঁছা বলেন যে দাওয়াত যে বলা হয় এটা ভালো করে বুঝতে হবে যে এটা হলো মুজাহেদার মাধ্যমে আল্লাহ সত্যই দিচ্ছেন যে যদি তুমি মুজাহেদা করো তো মুজাহেদার উপরে তোমার কি হবে বলেন যে হেদায়তের রাস্তা করবে বলেন যে যত নবী পিছনে গেছেন সমস্ত আম্বি আলহ ইসলাতামের দাওয়াতকে দেখি এবং সাহাবাই কেরাম আলা দাওয়াত আমরা যখন দেখতে যাইব তো বলেন যে সমস্ত আম্বি আলহ ইসলাতাম ওনাদের দাওয়াতটা হয়েছে ওনারা মানুষের কাছে গেছে বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট মানুষ মানুষের ঘরে ঘরে গেছে মানুষ এক একজনের কাছে গেছে উন্মতের কাছে গেছে সাহাবাই কেরাম ওনাদের যান মানের কোরবানির সাথে ওনারা মানুষের কাছে গেছে যাইয়ে যাইয়ে বুঝাইছে তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুষ্ট যখন হরকত হয়েছে দিনের সুভাগ্য সঙ্গে নিয়ে যখন হরকত করছেন তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুষ্ট এর দ্বারাই দিন চিন্তা হয়েছে বলেন যে ভাই দুষ্ট এরপরে হইল বলেন যে সবচেয়ে বড় জিনিস হইল যেটা উপকারী হবে বলেন যে সেটা হইল ইনফরাদি দাওয়াত বলে এক একজনকে যাইয়ে বোঝানো এক একজনের সাথে যখন আমি কথা বলতে থাকবো এক একজনের কাছে আমি সব সন্তান আমরা যখন যাইতে থাকবো আর ওদেরকে আমরা যাইয়া এইরকম ভাবে জান আর মালের কোরবানির সাথে আমাদের এই মেহনতটা হবে এক এক ব্যক্তির সাথে কাছে আমরা যাইব তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট এইটার দ্বারা সবচেয়ে বড় ইস্তেকামত আমাদের মধ্যে পয়দা হবে দিনের মধ্যে পয়দা হবে আর না হয়তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট ওই শুধু আলা তার মাধ্যম থাকিয়ে যাবে তো বলেন যে দিনের মধ্যে আর ইস্তেকামত থাকলো না তো বলেন যে দিন মিল্লত পরিবর্তন করা এটার কোনো মুশকিল থাকবে না আর যখন আমরা এইভাবে ইনফরাদি দাওয়াতের মাধ্যমে এক এক ব্যক্তির কাছে আমরা যাইতে থাকবো আর দিনের সব সৌভাগ্য নিয়ে আমরা চলতে থাকবো তো বলেন যে এর দ্বারা তো এমনিভাবে দিন এরকম পরিস্থিতি থাকবে আর সাথে সাথে যিনি দাওয়াত দিল তার মধ্যে সেলাবে তার ইস্তেকামত পয়দা হবে انفرادی دعوت یہ غیبی نصرتوں کے نزول کا اور امت کے اسلام میں دخول کا بنیادی سبب ہے انفرادی دعوت غیبی نصرتوں کے نزول کا اور اسلام میں داخلے کا یہ بنیادی راستہ ہے بنیادی سبب ہے اس زمانے میں غیبی نصرتوں کا تصور مسلمانوں میں ظاہر کے خلاف ضرورت کا پورا ہو جانا اس کو غیبی نصرت سمجھا جاتا ہے حالانکہ انبیاء علیہ السلام کی بعثت کا مقصد انبیاء علیہ السلام کی بعثت کا مقصد وہ ظاہر کے خلاف نصرتوں کا ظاہر ہو جانا نہیں ہے ہم سمجھتے تھے نصرتیں اور برکتیں ضروریات کی لائن کی وہ تو محمد صلی اللہ علیہ وسلم کی پیدائش سے ہی شروع ہو گئی تھی ابھی نبوت نہیں ملی ہے آپ کے دنیا میں آمد سے ہی آپ کی مرضیہ کے لیے اللہ نے دودھ بڑھا دیا تھا اور ان کی بکریوں کے تھنوں میں دودھ بھر دیا تھا یہ تو آپ کی آمد پر ہی ہو گیا کیونکہ جتنی چیزیں موجود ہیں وہ نبی کی بعثت کا مقصد نہیں ہے انبیاء علیہ السلام کی بعثت کا مقصد وہ ہدایت اور تربیت ہے اور وہ آخرت کا بننا ہے اس لیے میں عرض کر رہا کہ ابھی تک ہماری سب کی سوچ اس پر پہنچی ہے کہ ظاہر کے خلاف حاجتوں کا پورا ہو جانا یا غیروں پر غلبے کا حاصل ہو جانا یا ملک و مال کا فتح ہو جانا, اس کو ابھی تک غیبی نصرت سمجھا جا رہا ہے. میرے بزرگ دوست عزیزوں, غیبی نصرت اس کو کہتے ہیں کہ انفرادی دعوت اور نقل حرکت کے ذریعے اللہ تعالی کی طرف سے ان واقعات کا پیش آنا جو غیروں کو اسلام کے قبول کرنے پر مجبور کر دیں, اس کو غیبی نصرت کہتے ہیں. جو غیروں کو اسلام قبول کرنے پر مجبور کر دیں اس کو غیبی نصرت کہتے ہیں. جب تک دعوت نہج نبوت پر امت دین کی دعوت کو عملی عمل کے ساتھ لے کر نہیں پھرے گی, اس وقت تک خدا کی قسم امت ان غیبی نصرتوں کا مشاہدہ نہیں کر سکتی جو غیبی نصرتیں میرے صحابہ میں میرے انبیاء میں نازل ہوئی ہیں. اس لیے کہ میں صراحتا عرض کرتا ہوں کہ جتنے نشر و اشاعت کے ذرائع اللہ کے راستے کی نقل و حرکت کو اس کو بدل سمجھ لیا گیا ہے, ان نشر و اشاعت کے ذرائع پر کبھی خدا کی قسم وہ نصرت نازل نہیں ہو سکتی جو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کی نقل و حرکت پر نازل ہوئی. یہ تو یقین کے ساتھ کام کرنے والوں کو خصوصاً اور ساری امت کو عموماً اس کو سمجھنا ہوگا. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے بادشاہوں کو بھی دعوت دی ہے, لیکن دعوت دینے کے لیے صرف پیغام اور خط ارسال نہیں کیا بلکہ آپ نے اپنے صحابہ کی جماعت کو خط دے کر بھیجا ہے. کیا بات تھی کہ صحابہ دعوت دیتے تھے اور کلمہ لا الہ الا اللہ پڑھتے تھے, ان کے بالا خانے ہلتے تھے. کیا وجہ تھی کہ کسرا نے آپ کے خط کو پھاڑا؟ آپ نے اطمینان کے ساتھ فرمایا انہوں نے ہمارا خط نہیں پھاڑا, اپنا ملک پھاڑ لیا. یہ تمام غیبی نصرتیں کن طریقوں, کس نقل حرکت اور کس مجاہدے اور کس مزاج, کن اصولوں کے ساتھ مشروط تھی, امت اس سے انکار کر بیٹھی ہے اور امت اس کو چھوڑ دیتی ہے. یہ سب سے بڑا سبب ہے ان تمام نصرت غیبیہ کے بند ہونے کا جو نصرت غیبیہ میرے صحابہ میں نازل ہوئی. میں عرض کر رہا تھا کہ ظاہر کے خلاف حاجت کا پورا ہونا یہ نبی کی بعثت کا مقصد نہیں ہے. معجزات بھی ثبوت نبوت کے لیے ہیں, ورنہ نبی کی بعثت کا جو اصل مقصد ہے وہ ساری انسانیت کو جہنم سے بچانا اور راہ حق پر لانا, یہ انبیاء کی بعثت کا مقصد ہے. وہ اس مقصد کو اللہ اس مقصد کو پورا کرنے کے لیے ایک ایک کے پاس چل کر جانے کو اللہ کا امر سمجھتے ہیں. چنانچہ حضور اکرم صلی اللہ علیہ وسلم, میں عرض کرتا ہوں کہ غیبی نصرت کسے کہتے ہیں اور وہ کس طریقہ دعوت پر موجود ہے, غیبی نصرت. آپ صحابہ اکرام کے ساتھ ایک سفر میں تھے, صحابہ اکرام آپ کے ساتھ تھے, آپ نے دیکھا ایک فرد واحد جیسے راستے پر چلا جا رہا تھا, آپ چل کر اس کے راستے پر آئے. جب وہ آپ کے قریب آیا تو آپ نے اس کو اپنی توحید, اللہ کی توحید اور اپنی رسالت کی دعوت دی, اس نے کہا کہ آپ کی ان دو باتوں پر کون گواہ ہے؟ آپ نے یہ نہیں فرمایا کہ میرے صحابہ گواہی دیں گے, حالانکہ صحابہ آپ کے ساتھ تھے. بلکہ فرمایا, فرمایا اس دیہاتی سے کہ اس وادی کے کنارے میں جو درخت کھڑا ہوا ہے یہ درخت گواہی دے گا شہادتیں کی. دیہاتی سے یہ فرمایا, یعنی فرمایا کہ میں سچ کہہ رہا ہوں, تم مان لو تو مان لو, نہیں مانتے تو نہ مانو. اس لیے کہ کبھی یہ نہیں سوچنا چاہیے کہ اسلام صرف بزور شمشیر پھیل گیا ہے, ایسا نہیں ہے. بلکہ تین اسباب تھے خاص طور پر غیروں کے اسلام میں داخل ہونے کے, ایک آپ کی دعوت, ایک آپ کی سخاوت, ایک آپ کی دعوت اور ایک آپ کی سخاوت, اور تیسری بات یہ ہے کہ جو غیر مسلمانوں کے ماحول میں آیا کرتا تھا وہ ان کے معاشرے اور اخلاق کو اور معاملات کو دیکھ کر اپنے دین کے چھوڑنے پر مجبور ہو جاتا تھا, اپنے مذہب کو چھوڑنے پر مجبور ہو جاتا تھا. معاشرے اور معاملات یہ صرف ان کی نشر و اشاعت یہ امت کی ہدایت کا ذریعہ نہیں بنیں گے, بلکہ عملی معاشرہ لے کر پھرنا, عملی عبادات لے کر پھرنا اور عملی اخلاق لے کر پھرنا, یہ تھا غیروں کے اسلام میں داخل ہونے کا ایک سبب. اور ایک بنیادی سبب میں عرض کر رہا ہوں کہ وہ غیبی نصرتیں جس میں حق کی تائید ظاہر کے خلاف ہو. آپ اگر یہ فرماتے اس دیہاتی سے کہ میرے صحابہ گواہی دے رہے ہیں کہ میں اللہ کا رسول ہوں اور اللہ ایک ہے, یہ ظاہری تائید تھی, یہ ظاہری تائید ہے, یہ غیبی تائید نہیں ہے. غیبی تائید اس کو کہتے ہیں جو ظاہر کے خلاف ہو. میں حد گئے آپ نے فرمایا کہ یہ درخت گواہی دے گا کہ میں اللہ کا رسول ہوں. چنانچہ روایت میں ہے وہ درخت زمین کو پھاڑتا ہوا آیا, آپ کے سامنے آ کر کھڑا ہو گیا. آپ نے اس درخت سے تین مرتبہ گواہی دی شہادتین کی, اس نے تینوں مرتبہ گواہی دی. دیہاتی نے اسلام قبول کیا, آپ نے درخت اس جگہ پر واپس بھیجا. یہ سارا واقعہ یہ سمجھانے کے لیے ہے, یہ سمجھانے کے لیے ہے کہ غیبی نصرتیں نبوت کی لائن کی اذیتوں میں ہیں اور نبوت کی لائن کی اذیتیں آپ کے طریقہ دعوت میں ہیں. یہ غیبی نصرتیں نبوت کی لائن کی اذیتوں میں ہیں اور آپ کی لائن کی اذیتیں آپ کے طریقہ دعوت میں ہیں. میرے دوستو, عزیزو, بزرگو, کسی سنت کا متبادل نہیں ہے تو انبیاء علیہ السلام اور صحابہ اکرام کی نقل حرکت کا کوئی متبادل کیسے سوچا جا سکتا ہے. میں نے عرض کیا کہ یہ غیبی نصرت ہے کہ ایک طرف گواہی دے رہا ہے کہ آپ اللہ کے رسول ہیں, اللہ ایک ہے. تو غیبی نصرتیں وہ ہیں انسانیت کے اسلام میں داخل ہونے, یعنی غیبی نصرت یہ ہے. غیبی نصرت اور فتح اسے کہتے ہیں. رأیت الناس یدخلون فی دین اللہ افواجا, حضرت فرماتے تھے کہ دعوت کی نقل حرکت اور اس عملی نقل حرکت سے کشادہ اور کوئی دروازہ نہیں ہے امت کے اسلام میں داخل ہونے کا. کیونکہ یہ نقل حرکت اور یہ اعمال عبادت یہ مسلمانوں کا احاطہ کریں گے, ان کے اسلام سے نکلنے کے راستے بند کریں گے اور غیروں کے اسلام میں داخل ہونے کے راستے کھولیں گے. میں نے یہ پوری بات صرف یہ سمجھانے کے لیے عرض کی ہے کہ ان واقعات پر غور کیا جائے کہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ انفرادی دعوت کو کیسا مقدم رکھتے تھے. آپ صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں وہ راستہ اختیار فرمایا جس میں دو خطرناک ڈاکو رہتے تھے. فرمایا ہمیں سفر ہجرت میں اس راستے سے لے چلو جس راستے میں خطرناک ڈاکو ہیں تاکہ ہم ان کو دعوت دیں. چنانچہ آپ نے یہ خطرے کا راستہ اختیار کیا کیونکہ دعوت الی اللہ پر قیامت تک کے لیے وعدہ ہے اس امت سے, قیامت تک کے لیے وعدہ ہے اس امت سے کہ اللہ رب العزت ہر طرح حفاظت فرمانے والے ہیں. اِلَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ. کیوں؟ اس لیے کہ داعی الی اللہ وہ اللہ کی طرف سے مبعوث ہوتا ہے, یہ بات سمجھنے کی ہے, اور اللہ تعالی قدم قدم پر اس کے ساتھ ہوتا ہے. صحابہ کی جماعت نے یہ نہیں کہا تھا کہ مدینے سے بھیجا گیا ہے, بلکہ یہ کہا تھا سیدھا جا کر اللہ ابتعثنا, کہ ہمیں اللہ ہمیں بھیجا ہے اور اس مقصد کے لیے بھیجا ہے کہ تمہیں اللہ کی غیر کی عبادت سے نکال کر اللہ کی عبادت پر لائے. تو یہ اصولی بات ہے کہ جس کو جس کام کے لیے بھیجا جاتا ہے بھیجنے والا اس کی منٹ منٹ کی پل پل کی خبر رکھتا ہے. یہ اصولی بات ہے. آپ ایک کام کے لیے کسی کو بھیجیں گے, آپ کی پوری قوت, پورا فکر, اس کی تمام ضروریات وہ سب کے سب بھیجنے والے کے ذمہ ہوگی. میں عرض کر رہا ہوں کہ انبیاء علیہ السلام کے ساتھ جتنی غیبی نصرتیں ہیں اگر ان کے واقعات کو غور کرو تو اس میں انفرادی دعوت ہر جگہ ملے گی. چنانچہ آپ نے سفر ہجرت میں ڈاکوؤں کا راستہ اختیار کیا, ان ڈاکوؤں سے ملاقات کی, آپ نے ان کو دعوت دی, وہ دونوں آپ کی دعوت اسلام میں داخل ہے, دونوں کا آپ نے نام تبدیل فرمایا. اور یہ بات بھی سن لینا کہ ساتھ کے ساتھ یہ فرمایا کہ اسلام تو قبول کر لیا ہے, ہمارے پاس مدینے آؤ. جب تک دعوت دے کر اپنے ماحول میں نہیں لایا جائے گا, جب تک دعوت دے کر علم اور علماء سے نہیں جوڑا جائے گا, جب تک ان کو دعوت دے کر عمل کے ماحول میں نہیں رکھا جائے گا, اس وقت تک ان کے اپنے دین کے اندر پختگی, اپنے دین کے اندر ان کو دین علم حاصل نہ ہوگا. فرمایا کہ دعوت پہنچ گئی ہے, اسلام قبول کر لیا ہے, ہمارے پاس آؤ مدینہ منورہ. تو بولیں گے بھائی بزرگ اور دوستو, انفرادی دعوت ہو لو بولیں گے جاگدارا جگ جی دعوتر مدمے اللہ پاک رب العالمین جل شانہ اور غائبی سہاج آستے تھے, بولیں گے اللہ غائبی سہاج کے اٹائر جنو اور نوانر جنو, بولیں گے انفرادی دعوت ہوئی بہت بڑو. اور بولیں گے دوستو ایر ساتھ ساتھ او مسلمان دے اسلام مدے آسار بولیں گے راستہ کھلے. بولیں گے بھائی دوستو آج کے تو ہم غائبی سہاج اللہ پاکر اور مدد منی کری যে আমাদের জাহিরি হাজত পুরা হয়ে গেল, বলেন যে এখানে আমরা গাইবি হাজত মানে আমরা গাইবি সাহায্য মনে করছি, কিন্তু বলেন যে দোস্ত আসল তো গাইবি সাহায্য হইল, এটা বলেন যে আল্লাহর গাইবি সাহায্য আর মদত হইল ওই জিনিস যেটার উপরে অমুসলমান বাধ্য হয়ে যায় ইমান আনার জন্য, বলেন যে সেটা হইল আল্লাহ পাকের গাইবি আসল সাহায্য. কিন্তু বলেন যে দোস্ত জাহিরি হাজতকে পুরা হয়ে দেওয়া আমার প্রয়োজন মিটিয়ে দেওয়া এটারে আমরা জাহিরের খেলাফ, আমরা এটারই মনে করি আজকে গাইবি সাহায্য. বলেন যে হজরত জি রহমতুল্লাহ আলহী বলতেন কি, বলেন যে এই কথা বলতেন যে ভাই জাহিরিয়া এইরকম ভাবে হাজত মানে মানুষের প্রয়োজন জাহিরের খেলা পুরা হওয়া, বলেন যে এটা তো নবুয়তের সত্যতার সম্পর্ক নাই. বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন আর রসুল পাক সাল্লাম যখন ফায়দা হইলেন বলেন যে তখন থেকেই তো আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে জাহিরের খেলা আগত করা হইতেছিল। বলেন যে যখন হযরত আলিমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে রওনা দিলেন তো বলেন যে ওনার স্তনের মধ্যে দুধ আসিয়া গেল, বলেন যে ওনার বকরির মধ্যে বরকত আসিয়া গেল, এমনি ভাবে ওনার ঘরের মধ্যে যে বরকত আসলো, বলেন যে এটা তো আল্লাহ রাসূল নবী হওয়ার আগেই শুরু হয়ে গেছে, বলেন যে এইগুলা সব পুরা হইতেছিল। কিন্তু বলেন যে ভাই দুস্ত আপনার আসল গাইবি সাহায্য এটা কোন জিনিস? বলেন যে সেটা আমাদের বুঝতে হবে। বলেন যে আসল সাহায্য আর আল্লাহর গাইবি মদত হইল এটা, বলেন যে যেটার উপরে ও মুসলমান মুসলমান হইতে বাধ্য হয়, আর বলেন যে সেটা অন্য ইসলামের মধ্যে ঢুকার আর প্রবেশ করার মাধ্যম আর সবব হয়। বলেন যে দুস্ত এই জন্য ইনফেরাদি দাওয়াত, বলেন যে যখন ইনফেরাদি দাওয়াত আমরা সারিয়ে দিব আর শুধু প্রচার প্রচারের মাধ্যম সাবাদ দ্বারা আমরা সাফা দিয়ে আমরা এরকম ভাবে প্রচার করতে চাইব, তো বলেন যে সেই যার দ্বারা তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইবি সাহায্য আর মদত আসতে থাকবে না, বলেন যে আল্লাহর গাইবি মদত নামাইতে পারবে না। বলেন যে যদি এরকম ভাবে আমরা প্রচার পত্র এরকম সবাই দিলাম, বলেন যে এর মাধ্যমে আল্লাহর গাইবি সাহায্য আর নিয়ে আসবে না, বলকি আল্লাহর গাইবি সাহায্য আনতে হবে বলেন যে ইনফেরাদি নকলে হরকত করতে হবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় দিতে হবে, বলেন যে মেহনত আম্বিয়া আলাইহিস সালামের তরিকায় দিতে হবে, মেহনত দাওয়াত। বলে যে দোস্ত কোন জিনিস যেটা আল্লাহ পাকের গাইবি সাহায্য নিয়ে আসলো, কোন তরিকা আর কোন জরিয়া মাধ্যম আর কোন মেহেজ, বলেন যে দুস্থ সেইটা আমাদের দেখতে হবে। যখন আমাদের সেই তরিকায় আর সেই তরতিবের সাথে হবে তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ তখন যাইয়া আল্লাহ পাকের গাইবি সাহায্য আর মদত আসবে। বলেন যে দুস্থ এমনি ভাবে যে মুর্তজা নবী করে মুর্তজা যেটা, বলেন যে ভাই দুস্থ সেই মুর্তজা তো হইলো উনি যে নবী সেই নবুয়তের সুবুতের জন্য হইলো মুর্তজা, কিন্তু নবীদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন এটার উদ্দেশ্য কি? যে সব মানুষকে এরকম আখেরাতের সেই আজাদ থেকে আখেরাতের পরেশানি আর গজব মুসিবত থেকে বাঁচানোর জন্য বলেন যে এরকম ভাবে পাঠাইছেন। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ওনারা ইনফেরাদি ভাবে প্রত্যেক জনের কাছে গেছেন, যাইয়ে যাইয়া ওনাদেরকে যখন দাওয়াত দিচ্ছেন তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ এর মাধ্যমে বলেন যে দিন যাইতে হয়েছে আর বলেন যে দিন প্রচার হয়েছে আর বলেন যে ভাই দুস্থ আল্লাহ সাহায্য নামে আছে। বলেন যে এরকম এক সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন সাহাবায়ে কেরামের সঙ্গে, তো বলেন যে গ্রাম্য লোকের সাথে দেখা হইল, তো বলেন যে গ্রাম্য লোকের সাথে যখন দেখা হয়ে গেল তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দাওয়াত দিলেন, বলেন যে তাহলে যখন দাওয়াত দিলেন যে তুমি আল্লাহ তোমার উপরে ইমান আনো আর আমি যে আল্লাহ রসুল ইজ্জতার উপরে তুমি ইমান আনো, বলেন যে যখন ইজ্জতার দাওয়াত দিলেন তো সেই লোকে কি বলে? বলেন যে সেই লোকে বলতেছে কি, বলে যে আপনি যে আল্লাহ রসুল আল্লাহ যে আপনার রসুল বানিয়ে পাঠাইছেন সেটার দলিল কি, বলেন যে প্রমাণ কি? তো বলেন যে দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমার সাহাবায়ে কেরাম সাথে আছেন ওনারাই সেটার সাক্ষী, বলতে বলেন যে ভাই দোস্ত বলেন যে বললেন যে এই যে ময়দানের এই ময়দানের ওই অন্যদিকে যে গাছ আছে দাঁড়াইয়া, বলেন যে সেটাই আমার সাক্ষী, বলেন যে সেটাই আমার সাক্ষী, আমি যে আল্লাহর নবী আল্লাহ আমার নবী বানাইয়া পাঠাইছেন সেটার প্রমাণ। তো বলেন যে ভাই দুস্থ এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে হুকুম দিলেন যে তুমি আসো, তো বলেন যে সে মাটিতে সেট করে আল্লাহ রসুলের সামনে আইসা দাঁড়িয়ে গেল আর দাঁড়াইয়া আইসা সে সাক্ষী দিয়ে দিল তিনবার যিনি আল্লাহর রসুল, তো বলেন যে ওই লোকে কলমা পড়িয়া বলেন যে পড়তে বাধ্য হল, বলেন যে সে সেইখানের মধ্যে ওই মুজিজা দেখে বলেন যে আল্লাহর গাইবি সাহায্য দেখে বলেন যে সে কি করলো সেখানে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তো বলেন তো ভাই দুস্থ এই জন্য আমাদের ভালো করে এই কথাটা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গাইবি সাহায্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পাইলেন আর নবীরা যে পাইছেন তো বলেন যে সেটা কিসের মাধ্যমে পাইছেন? বলেন যে ভাই দুস্থ সেটা পাইছেন যখন ওনারা এরকম ভাবে ইনফেরাদি দাওয়াত দিছেন গেছেন মানুষের কাছে গেছেন ওনাদের হরকত করছেন আর এই তরতিবের সাথে সেইভাবে চলছেন, তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ সেটার মাধ্যমে বলেন যে আল্লাহ পাকের গাইবি সাহায্য আর তাইর নামে আছে। বলেন যে দুস্থ এরই মাধ্যমে অমুসলমান মুসলমান হওয়ার রাস্তা বেরিয়ে আসছে, বলেন যে ইসলাম তলোয়ারের সুরে দুনিয়াতে জিন্দা হয় নাই, বলেন যে ইসলাম তলোয়ারের মাধ্যমে দুনিয়াতে প্রচার হয় নাই, বলতে বলেন যে ভাই বুজুর্গ দুস্থ ইসলাম জিন্দা হয়েছে রসুলের পাঁচ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই দাওয়াত, আর বলেন যে রসুলের পাঁচ সাল্লামের সাফাওয়াত, বলেন যে রসুল পাঁচ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে সফি ছিলেন এমনি দাওয়াত দিয়েছেন রসুলের পাঁচ সাল্লাম আর সাফাওয়াত। আর তৃতীয় জিনিস হইল বলেন যে যখন মাহল, বলেন যে যখন এইরকম ভাবে একটা আমলের মাহল দিনী পরিবেশ আমলের পরিবেশ এইখানের মধ্যে যখন অমুসলমান আসছে আইসা ঢুকছে, তো বলেন যে ভাই দুস্থ সে বাধ্য হয়েছে মুসলমান হইতে এবং তার দিনকে ছাড়িয়ে দিতে। তো বলেন যে দুস্থ আরেকটা জিনিস হইলে যেটা, বলেন যে যেটাই মানুষকে বাধ্য করছে ইসলামের মধ্যে ঢোকার জন্য, বলেন যে সেটা হইল দুস্থ জাহিরের খেলাফ আল্লাহ পাকের যখন সাহায্য আর মদত আছে দাওয়াতের উপরে, তো বলেন যে বৈঠার মাধ্যমে মুসলমান হইল। বলেন যে এরকম ওই গ্রাম্য লোকটা যখন দেখল যে গাছ আছে তার সামনে হাজির হয়ে গেছে, তো সে বাধ্য হয়ে আসে এখানে কলমা পড়ছে। বলে যে দোস্ত আব্দে আলহ ইসালাম সব এইরকম ওনাদের কর্তৃত্বই ছিল, বলেন যে সেটা ইনফেরাদি ভাবে দাওয়াত দেওয়া, মানুষের কাছে যাওয়া, যাইয়া বুঝানো। বলে যে দোস্ত এই যে মানুষের কাছে যাওয়া তাদেরকে দাওয়াত দেওয়া, বলে যে সেটার জন্য ইনফেরাদি দাওয়াত, বলে যে রসুলের পাঁচ সালামের হিজরতের সফরের ঘটনা, বলে যে রসুলের পাঁচ সালাম যখন হিজরত করতেছিলেন তো দুই রাস্তা, বলা হলো যে এক রাস্তার মধ্যে ডাকু আছে আর এক রাস্তা নিরাপদ, বলে যে আল্লাহ রসুল সেই ডাকু যে রাস্তা আছে সেটাই ধরলেন, বলেন ওই রাস্তাই ধরলেন কেন, বলেন যে এই দাওয়াত দেওয়ার জন্য। আর বলেন যে দুস্থ এই দাওয়াতিটা এমন একটা জিনিস, বলেন যে দাওয়াতিটা দাওয়াত ইল্লাল্লাহ এটা এমন একটা আমল, বলেন যে এটা হলে এই উম্মতের জন্য এটা বলেন যে হেফাজত, আর এই দাওয়াত আমভাবে বলেন যে এটা সমস্ত উম্মতের জন্য, এই উম্মতের জন্য বিশেষভাবে এটার মধ্যেই হেফাজত। বলে যে কারণটা কি, বলেন যে যাই যে হয় সে তো আল্লাহ পাতে তারে পাঠাইছে, এই জন্য এই কথা বলা হইতো না যে তোমরা যাইয়া বলবে যে আমরা এরকম ভাবে মদিনার থেকে আসছি, বলতে তোমরা এই কথা বলবে যে আমরাও তো আল্লাহ পাঠাইছে। বলেন যে আল্লাহ কেন পাঠাইছে, বলেন যে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে, আমার তোমাদেরকে তোমরা যে মানুষের গোলামের মধ্যে আছো এটা থেকে উদ্ধার করে আল্লাহ জল্লা শানুহ আম্মা নওয়ালহুর এবাদতের মধ্যে আর গোলামের মধ্যে লাগানোর জন্য, তোমাদের সেই সংকীর্ণতার থেকে প্রশস্ততার দিকে আনার জন্য, বলেন যে এই জন্য পাঠাইছে। তো বলেন যে ভাই দুস্থ এটার একটা তথ্য ভয়, বলেন যে সেটা কি, বলেন যে সেটা হইল যে যারে পাঠায় বলেন যে সব সময় তার খবর শেল হয়, সে সবসময় তার সাথে থাকে, আর বলেন যে প্রথমে প্রথমে তার সাথে বাড়ি খবর নিতে থাকে, তারে সাহায্য করতে থাকে, আর এমনি ভাবে তার ঘর বাড়ি এবং তার সাথে তার সন্তানাদি সব কিছুর জিম্মাদারি যে তারে পাঠাইলে তার জিম্মায় চলে যায়। তো বলেন যে ভাই দুস্থ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ তাআলা যখন এভাবে গেছেন তো আল্লাহ পাক রব্বুল্লাহ বলেন যে আপনারা আপনাদেরকে পাঠানো হয়েছে, তো যখন যে দায়ী হয় তারে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো হয়, আর যখন দায়ীকে পাঠানো হইল বলেন যে তার হেফাজতের জিম্মা আল্লাহ পাকের উপর চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করে, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লা শানুহু সাহায্য করে। তো বলেন যে ভাই দুস্থ এই জন্য বলেন যে এদের এই যে ওনারা হরকত করে গেছেন ওনাদের জান আর মালের, বলেন যে কোরবানির সাথে ওনারা গেছেন, বলেন যে মুজাহিদের সাথে ওনারা গেছেন, বলেন যে ভাই দুস্থ আতঙ্ক হইল আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লা শানুহুর গাড়িটি সাহায্য আসবে, তখন বলেন যে নবীওয়ালা তকলিফ আজা যখন বরদাস্ত করা হবে, বলেন যে শুধু এমনি কষ্ট আর মুজাহিদা বরদাস্ত করলে হবে না, বলেন যে যখন নবীওয়ালা তরিকায় আমাদের সেই আজিয়তকে কষ্ট আর মুজাহিদাকে আমরা বরদাস্ত করতে থাকবো আর ওই তরতিবে আমরা চলতে থাকবো আর এই মেহেদেই আমরা দাওয়াত দিতে থাকবো, তো বলেন যে এইটার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে জাহিরের খেলাফ ওইরকম ভাবে সাহায্য আসতে থাকবে। দুস্থ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এরকম আল্লাহ রসুলের বিভিন্ন দেশের বাদশাকে দাওয়াত যে দিয়েছেন শুধু সিটি পাঠিয়ে দিয়েছেন যে সেরকম না, বলছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পাঠাইছেন, বলেন যে ভাই দুস্থ জামাত পাঠিয়ে দিয়েছেন জবাব দিয়েছে, বলেন যে জবাব যখন এইরকম ভাবে রোম সম্রাটের দরবারে যে হাজির হয়েছেন আর বলে যে সেখানে মহানা লাল আহমদাল্লাহ বলছেন তো রোম সম্রাটের সেই মহল কাঁপতেছিল, হর্তদের মধ্যে আসিয়া গেছে, বলে যে কম্পন আসিয়া গেছে। এমনিভাবে ফারসি সম্রাটকে আল্লাহ রসুলের স্মৃতি যখন পৌঁছানো হইল তো বলেন যে ভাই দুস্থ, সে সাথে সাথে আল্লাহ রসুলের স্মৃতিকে টুকরে টুকরে করে পালাই দিল, ফিরিয়ে পালিয়ে দিল। তার সাথে সাথে তার যাওয়া যখন আল্লাহ রসুল শুনলেন বলেন যে সে আমার স্মৃতিকে ফিরছে, আল্লাহ তার মূল রাজ্যকে টুকরা টুকরা করে দিলেন। বলেন যে ভাই দুস্থ, এই যে মুজাহিদা হয়েছে আর এই যে ওনারা গেছেন আর এই যে কষ্ট বরদাস্ত করলেন, বলেন যে এইটার উপরেই আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাদের উপরে সাহায্য আর মদত আসছে। বলেন যে ভাই দুস্থ, এমনিভাবে হিজরতের সফরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি করছেন, বলেন যে দুস্থ ওনাদেরকে দাওয়াত দিলেন, ডাকু দুজনকে দাওয়াত দিলেন। বলেন যে দাওয়াত দেওয়ার পরে ওরা যখন মুসলমান হইল তোমাদেরকে আল্লাহ রসুলের মদিনে আসার জন্য বললেন। বলেন যে ভাই দুস্থ, একজনে দাওয়াত দিলাম মুসলমান হইল, কিন্তু তাই যদি মাহলের মধ্যে না আনা হয় এমনই পরিবেশের মধ্যে, দিনই পরিবেশের মধ্যে যদি সে না আসে, বলেন যে তার এই দিনের উপরে ঠিকা তার জন্য সম্ভব হবে না, আর বলেন যে তার দিন মজবুতি আসবে না। এই জন্য বলেন যে একজনে দিনই মাহলের মধ্যে তারে নিয়ে আসতে হবে। এমনিভাবে বলেন যে এলিম আর ওলামাদের সাথে তাকে ঘুরতে হবে, আর এমনি দিনই পরিবেশের মধ্যে তারে রাখতে হবে। যখন সেই অবস্থার মধ্যে সে থাকবে তো বলেন যে তার দিন শিকা তার জন্য আসানো হবে, আর যার দিন দাঁড়িয়ে যাবে বলেন যে তার দিনের মধ্যে ইমানের মধ্যে তার উন্নতি হতে থাকবে। তো বলেন যে ভাই বুঝতে হবে বুজুর্গ, এমনি ভাবে যখন একটা আমলি পরিবেশ হয় আর আমল নিয়ে হরকত করতে থাকে, আমলি পরিবেশ নিয়ে যখন ফিরতে থাকে তার লেনদেন তার রেহেন সেহেন সেটা যখন এইরকম ইমানি হিসাবে হয় আর এটার উপরে এটা নিয়ে সে যখন ফিরে তো বলেন যে ভাই বুজুর্গ দুস্ত, আর সেটার আসর অন্যদের উপরে করতে থাকে, আর বলেন যে সেটার দ্বারা এরকম আল্লাহ পাথের রাইবির সাহায্যে জাহিরের খেলাফ আছে। উনি বলছেন যে ভাই দুস্ত, আমরা যেটা বুঝি যে আমাদের জাহিরি প্রয়োজনটা পুরা হয়ে যাওয়া জাহিরের খেলাফ, বলেন যে এইটা সেই আমরা মনে করি যে আল্লাহর গাইবি সাহায্য, কিন্তু বলেন যে আসল গাইবি সাহায্য যেটা হলো, বলেন যে জাহিরের খেলাফ এরকম আল্লাহ পাথের পক্ষ থেকে সাহায্য আসছে যেটার উপরে ও মুসলমান আবাধ্য হয়ে মুসলমান হয়। বলে যে যখন আল্লাহ সাহায্য আসিয়ে যাবে তো দেখতে পাইবে যে তুমি সেই কারের মধ্যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতেছে। তো বলেন যে দুস্থ, এই যে ইনফোরাবি দাওয়াত যাকে যে দাওয়াত দেওয়া সমস্ত নবীদের মধ্যে ছিল, রসুলের পাশ চলেছে আমার সেই তরিকা সাহাবাদেরও তরিকা। তো বলেন যে রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হওয়ার পরে তার মহলকে বদলাইবার জন্য রসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, আর বললেন যে তোমরা মদিনায় চলে আসো, মদিনায় আসলে পরে তোমাদের জন্য দিন শিকা সহজ হবে। তো বলেন যে ভাই দুস্থ, একটু হইলে আমাদের কি করতে হবে, বলেন যে ইনফরাদি ভাবে দাওয়াত দিতে হবে, সেটার দ্বারা আল্লাহর গাইবি সাহায্য নামে আসবে, আর সাথে সাথে এইরকম দিনই মহলের মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। সবসে পহলে দাওয়াত কিস চিজ কি হবসে পহলে দাওয়াত কিস বাত কি হবসে পহলে দাওয়াত উসকি হিস পর পুরে দিন পর চলনে কা মদার ও জিস পর ইতাআত কা মদার হ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে তমাম আম্বিয়া আলাইহিমুসসালাম কে দরমিয়ান মুশতারক হ শরীয়ত আম্বিয়া কি মুখতালিফ হ লেকিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ তমাম আম্বিয়া আলাইহিমুসসালাম কা মুশতারক হ وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ انبیاء علیہ السلام اللہ تعالیٰ کی طرف سے اس کلمے کو جو لے کر آئے ہیں اس کے ذریعے جتنا اللہ کا غیر ہے اس کا اس لیے انکار کروایا تاکہ کوئی غیر اس کے بندے اور اس کے معبود کے درمیان رکاوٹ نہ بن سکے جتنا اللہ کا غیر ہے دعوت سے اس کی نفی اس لیے کروائی ہے تاکہ اس کے اللہ کے درمیان کوئی شکل حائل نہ ہو لیے انبیاء علیہ السلام، میری بات توجہ سے سننا، انبیاء علیہ السلام صرف اس کلمے کے ذاکر نہیں تھے بلکہ اس کلمے کے داعی تھے، اس کلمے کے داعی بھی تھے. اس لیے کہ ایک اس کلمے کا ذکر ہے، ایک اس کے مفہوم کے تذکرے ہیں. جب تک اس کے مفہوم کے تذکرے عام نہیں ہوں گے اس وقت تک اللہ کے غیر کا اور شکروں کا یقین دلوں سے نکلے گا نہیں. کیونکہ صورتحال یہ بنی ہوئی ہے، صورتحال یہ بنی ہوئی ہے کہ ذکر کرتا ہے 100 مرتبہ اور اللہ کے غیر کے تذکرے کرتا ہے 1000 مرتبہ. اے فرماتے تھے کہ جن کے تذکرے ہوں گے دل میں ان کا یقین ہوگا. اس لیے حکم ہے اس کا، قم فانذر. قم کا مطلب ہے کہ آپ بیان کیجئے اللہ کی بڑائی کو، اور بیان کے ذریعے ڈرائیے اللہ کے عذاب سے. اس لیے اس کلمہ لا الہ الا اللہ کی دعوت سے کے ذریعے سب سے پہلے جتنا اللہ کا غیر ہے، جتنا اللہ کا غیر ہے اس کی نفی کرنا کلمہ لا الہ الا اللہ سے اس طرح مقصود ہے، اس طرح مقصود ہے کہ اس سے مومن کو فراغت نہیں ہے. علم عمل کے لیے مقصود ہے، اس سے فراغت ہو جائے گی. اللہ کی توحید کو بیان کرنے سے مومن کو فراغت نہیں ہے. اپنے اعمال کو ریا سے بچانے کے لیے، اپنے اعمال پر وعدوں کو پورا کرانے کے لیے، اپنی عبادات میں استقامت کے لیے، اعمال پر اللہ سے اجر لینے کے لیے اس کلمے کی اور توحید کا بیان، اس کلمے کو اور توحید کو بیان کرنا یہ بذات خود مقصود ہے. علم برائے اعمال مقصود ہے، اللہ کی توحید کو بیان کرنا بذات خود مقصود ہے. اس لیے انبیاء علیہ السلام نے آ کر سب سے پہلا کام یہ کیا کہ جو نبی جس زمانے میں آئے اس زمانے میں قومیں جن شکلوں سے مسائل کا حل کا یقین رکھتی تھی، انبیاء علیہ السلام نے آ کر ہر زمانے کی شکل کا انکار کیا، ہر زمانے کی شکل کو توڑا اللہ کی قدرت کا تعارف کرانے اور اللہ کی ذات سے ہونے کو سمجھانے کے لیے. ماننے والے شکل کے بغیر کامیاب ہوئے، نہ ماننے والے اپنی شکلوں کی کثرت میں تباہ ہوئے. اس لیے انبیاء علیہ السلام کی دعوت سے یہ ثابت ہو گیا کہ کامیابی کی بنیاد اکثریت بھی نہیں، کامیابی کی بنیاد وہ ملک و مال بھی نہیں، کامیابی کی بنیاد وہ حکومت اور اسلحہ بھی نہیں، کامیابی کی کوئی بنیاد نہیں ہے سوائے ان اعمال کے جو اعمال انبیاء علیہ السلام اور جو احکام انبیاء علیہ السلام لے کر آئے ہیں. ساری قوموں کی ہلاکت سے ثابت کر دیا کہ انبیاء علیہ السلام کی راہلی، انبیاء علیہ السلام کا لایا ہوا دین یہی ایک کامیابی کا راستہ ہے. میرے دوستو عزیزو، ابراہیم علیہ السلام کا جو امتحان ہے وہ صرف شکلوں کا انکار کرنے تک نہیں ہے بلکہ اپنی چاہت، اپنی محبت اور فطری محبت کے خلاف، فطری محبت کے خلاف چھری چلوانے تک ابراہیم علیہ السلام کا امتحان ہے. پہلے شکل کا انکار کرایا، شکل کے انکار سے شکل خلاف ہو گئی. یاد رکھو کہ جب اس کلمہ لا الہ الا اللہ کی دعوت پر آئیں گے تب آئے گا باطل مقابلے میں. ورنہ سچی بات آپ کو بتا دوں کہ جتنا باطل ہے، جتنا باطل ہے وہ مسلمان سے اس لیے خوش ہے کہ تم اللہ کی توحید کو بیان نہیں کرتے ہو، تم اللہ کی توحید کو بیان نہیں کرتے ہو, باطل اس سے خوش ہے. خدا کی قسم باطل کے دل جتنے اللہ کی توحید سے بھیجتے ہیں اور سکرتے ہیں اتنا خدا کی قسم کسی عمل سے نہیں سکرتے. تم نمازیں پڑھو, ذکر تلاوت کرو, عبادات کرو, اس سے باطل کے دل کبھی نہیں سکریں گے سوائے اللہ کی توحید کے بیان کرنے کے. وإذا ذکر اللہ وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذکر الذين من دونه إذا هم يستبشرون. ہم ابھی تک اس کوشش میں ہیں, ابھی تک اس کوشش میں ہے کہ کوئی ایسا کام کر کے دکھلا دو جس سے باطل مطمئن ہو جائے اور ہمیں کوئی نکلنے کی راہ مل جائے. نہیں, خدا کی قسم جتنی بھی ظاہری شکلیں ہیں ان شکلوں کا علی الاعلان انکار کرنا ہوگا. ماں کی شکل, باپ کی شکل, نمرود کی شکل, ان ساری شکلوں کے انکار سے ابراہیم علیہ السلام نے یہ بتلانا چاہا تھا کہ اللہ رب العزت دنیا میں کائنات میں مادی اسباب اور ضروریات کے پورا ہونے کے ضروریات کے پورا ہونے کی شکلیں بنا کر نعوذ باللہ فارغ نہیں ہو گئے. اسی کو دہریت کہتے ہیں, اسی کا نام دہریت ہے کہ نظام کائنات کائنات سے چل رہا ہے, یہی دہریت کا خلاصہ ہے. نہیں, خدا کی قسم نظام کائنات کائنات سے نہیں چل رہا بلکہ نظام کائنات براہ راست خالق کائنات سے چلتا ہے. ایک پتا درخت سے گرتا نہیں اللہ کے امر کے بغیر, ایک پتا درخت سے گرتا نہیں اللہ کے امر کے بغیر. نظام کائنات کو کائنات سے جوڑنا یہ شرک کا خلاصہ ہے, نظام کائنات کو خالق کائنات سے جوڑنا یہ ایمان کا خلاصہ ہے. اچھی طرح سمجھ لینا چاہیے. ابراہیم علیہ السلام نے ساری شکلوں کا انکار کیا, شکلیں خلاف ہو گئی. میں عرض کر رہا ہوں کہ شکلوں کی مخالفت کے بغیر شکلیں مقابل پر نہیں آئیں گی. شکلیں خلاف ہو گئی. نمرود کو یہ بات برداشت نہیں تھی کہ جب ملک و مال میرے ہاتھ میں ہے, ملک و مال میرے ہاتھ میں ہے, موت و حیات میرے ہاتھ میں ہے, تو یہ کر جا سکتے ہیں. اس نے پہلا قدم یہ اٹھایا کہ ان کا راشن بند کر دو, اور واقعی خطرہ اسی کا ہوتا ہے مسلمان کو کہ اگر شکلوں کا انکار کر بیٹھے تو حاجت کا کیا ہوگا, اگر شکل انکار کر بیٹھے تو ضروریات کا کیا ہوگا. فرماتے تھے اللہ کی ذات عالی سے استفادے کے لیے کائنات کا یقین نکلنا شرط ہے. چنانچہ راشن بند ہو گیا, کھانے کو نہیں ملے گا. ادھر اللہ کے غیر کا انکار اور ادھر کھانا ملنے کا فکر, یہ دونوں چیزیں کیسے جمع ہو سکتی ہیں؟ جب اللہ پر ایمان لائے ہیں تو اس کی تمام صفات پر اس طرح ایمان لائے ہیں جیسا اپنی زیادہ صفات میں ہے. اس کو رزاق زمین کے اگانے پر نہیں مانا ہے, اس کو رزاق دکان کے نفع پر نہیں مانا ہے, اس کو رزاق دکان سے ملنے پر نہیں مانا ہے بلکہ اس کو رزاق مانا ہے بغیر کسی شکل کے, بغیر کسی فرشتے کے, بغیر کسی ذریعے کے بغیر کسی زمین کے بغیر کسی آسمان کے. اس کو رزاق, اس کا رزاق مانا ہے بغیر کسی شکل کے. پھر اس کا فکر کیوں ہے کہ کھانے کا کیا ہوگا؟ خیال یہ پیدا ہو گیا کہ ان کا کھانا بند کرو یہ مجبور ہو کر واپس آئیں گے, ان کا کھانا بند کرو یہ مجبور ہو کر آئیں گے. میرے دوستو عزیزوں, نظام اللہ کے ہاتھ میں ہے, نظام اللہ کے ہاتھ میں ہے. گھر میں بوری لا کر رکھی گئی مٹی کی, گھر کی اصلاح کے لیے تم نے ان کا راشن بند کیا ہے. راشن حاضر کو بھی ہم دیتے ہیں, سمندر کی مچھلیوں کو ہم پالتے ہیں, اپنی طرف بلانے والے کو پالنا یہ کون سی بڑی بات ہے؟ جب ہم ارذل المخلوق کو پالتے ہیں, پکانے کی کیڑے کو غذا ہم دیتے ہیں, خنزیر کو سر کو غذا ہم دیتے ہیں, اشرف المخلوقات کی غذا ان ارض المخلوقات پر تقسیم کریں گے؟ ایسا نہیں ہے, غذا ہم دیں گے. چیزوں کی خاصیت ہمارے قبضے میں ہے. مٹی سے بھری ہوئی بوری کو اللہ رب العزت نے آٹے میں تبدیل کر کے یہ بدلا دیا کہ شکل کے انکار سے آنے والے حالات پر اس بات کا شبہ نہ کرنا کہ اب تلنے کا کیا ہوگا. یہ اس کی تعلیم دی گئی ہے, اس کی تعلیم دی گئی ہے. جب یہ حالات پیش آ گئے, ضرورت کا پورا ہونا کوئی بڑی بات نہیں ہے, ضرورت کا پورا ہونا کوئی بڑی بات نہیں ہے. بات یہ ہے کہ جب ماحول خلاف ہوگا تو تم اس کلمہ لا الہ الا اللہ پر باقی رہو گے یا اس سے پھر جاؤ گے؟ سوال اس کا ہے. ابھی تو ہم نے ایک متحرک شکل کا انکار کیا ہے نمرود کا, آگے انکار کریں گے ان کی ان تمام شکلوں کا جو غیر متحرک ہے اور جن پر انہوں نے اپنی ضروریات کو تقسیم کیا ہوا ہے. یہ کھانے کا بت ہے, یہ بارش کا بت ہے, یہ اولاد کا بت ہے, یہ صحت کا بت ہے. یہ ساری وزارتوں پر, تمام وزارتوں پر کام تقسیم تھے اور ان وزارتوں کی حیثیت جو بنائی ہوئی تھی قوم نمرود نے, جو وزارت کی حیثیت بنائی ہوئی تھی کہ ان بتوں پر ضروریات کو تقسیم کیا ہوا تھا. سمجھتے تھے جب تک یقین میں متحرک اور غیر متحرک شکل برابر نہ ہو جائے اس وقت تک اپنے آپ کو مومن نہ سمجھنا. جب تک متحرک اور غیر متحرک شکلیں یقین میں برابر نہ ہو جائے اس وقت تک اپنے آپ کو مومن نہ سمجھنا. جس طرح خدا کی قسم متحرک شکل مخلوق ہے, غیر متحرک شکل بھی مخلوق ہے, دونوں میں کوئی فرق نہیں ہے. انہوں نے تمام شکلوں کو توڑا اور توڑ کر بڑی شکل پر کڑھارا رکھ کر یہ سوال پیدا کیا ہے کہ جو اپنی حفاظت نہ کر سکیں, اپنے متعلقین کی حفاظت نہ کر سکیں, وہ ہماری حفاظت کیا کریں گے؟ اس میں ماحول خلاف ہوا اور ایسی آگ تیار کی گئی ابراہیم علیہ السلام کو جلانے کے لیے, جس آگ سے پرندہ گزر نہیں سکتا تھا. بس اب یہ کرنا تھا اس پر کہ ہم امتحان لینا چاہتے ہیں کہ اس آگ کو دیکھنے کے بعد پھر کیا ارادہ ہے. اللہ نے سخت امتحان لیا ہے. جبرائیل کی آمد مدد کے لیے نہیں تھی, جبرائیل کی آمد امتحان کے لیے تھی کہ مدد ہم سے لیتے ہیں یا مدد فرشتے سے لیتے ہیں. امین کہلاتے ہیں جبرائیل, اللہ کی طرف سے نبی کی طرف پیغام لانے والا. لیکن سوال اس بات کا ہے کہ اب تک جو کچھ کیا ہے وہ ہم نے کیا ہے, اب اس خطرناک صورتحال میں اللہ کی طرف سے آنے والے فرشتے سے امید کرتے ہو یا اس حالت میں بھی ان کو انکار کر کے, یعنی کہ آپ بھی ہیں اللہ بھی ہیں, اللہ کریں گے آپ کے ذریعے سے کر دیں گے, خدا کی قسم اس کی بھی گنجائش نہیں تھی کہ ہم دیکھنا چاہتے ہیں کہ مدد اب کس سے لیتے ہو. ابراہیم علیہ السلام نے صاف انکار فرمایا, اما الیک فلا, ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے. میرے دوستو بزرگ عزیزو, توکل اللہ کے بندے کے درمیان ایک ایسا راز ہے جس راز کا کھل جانا توکل کو ختم کر دیتا ہے. جب تک یہ راز رہے گا اللہ اس کے لیے کافی ہے, جب یہ راز کھل جائے گا, جب یہ راز کھل جائے گا کہ اس کی حاجت مخلوق پر ظاہر ہو جائے گی, تو اللہ رب العزت مخلوق پر حاجت کے ظاہر کرنے والے پر فقر کا دروازہ کھول دیتے ہیں اور نصر کا دروازہ بند کر دیتے ہیں. یہ تو صحیح حدیث میں ہے کہ جس نے حاجت مخلوق پر کھول لیا اس نے خالق رہنے کا دروازہ بند کر لیا, اور جس نے مخلوق سے استغنا کر لیا اس نے اللہ سے رہنے کا دروازہ کھول لیا. اللہ تعالیٰ نے آپ کو اپنے امر سے ٹھنڈا کیا ہے کہ ابراہیم جب تم نے ہمارے اپنے درمیان کسی کو ذریعہ نہیں بنایا تو ہم نے اپنے آپ کے درمیان کسی کو ذریعہ نہیں بنایا. اللہ نے اپنے امر سے آپ کو ٹھنڈا کیا ہے. میرے دوستو عزیزو, اس دعوت اور تبلیغ کے ذریعے اللہ تعالیٰ کی توحید کو بیان کرنے کو عمومیت دینا مقصود ہے. مولوی ایسا فرماتے تھے, اس کام کو کوئی نام رکھتا تو اس طرح دہلی کا ایمان رکھتا. اس دعوت کا امتیاز ہے اللہ کی توحید کو بیان کرنا, دعوت کا امتیاز ہے. میں آپ سب سے کہتا ہوں کسی مذاکرے کسی مجلس کو کبھی توحید سے خالی مت چھوڑنا, کبھی توحید سے خالی مت چھوڑنا. کیوں؟ اس لیے کہ سارے اقوال, سارے اعمال, ساری نیکی اور حسنات, ان سب کا مدار اللہ کی توحید پر ہے. دعوت کا امتیاز ہے, دعوت کا امتیاز ہے اللہ کی توحید کو بیان کرنا. علماء نے لکھا ہے کہ احکام کا علم عمل کے لیے مقصود ہے, بالذات مقصود نہیں ہے. اللہ کی توحید بیان کرنا بالذات مقصود ہے, اسے مومن کو خرابت نہیں ہے. جب اس مزاج پر, اس رخ پر, اس کلمہ لا الہ الا اللہ کی دعوت کو لایا جائے گا تو خدا کی قسم اس سے شکلوں کی حقیقت اور اس سے شکلوں کا بے اثر ہونا, یہ اس سے کھلے گا. میں ہر کام کرنے والے سے اور خود اپنی ذات سے اہتمام سے کہتا ہوں کہ روزانہ اس کلمہ لا الہ الا اللہ کی دعوت کا دینا اپنا وظیفہ اور اپنا معمول بنا لو, اپنا معمول بنا لو, ورنہ دیر نہیں لگے گی اللہ کے غیر کے دلوں میں جگہ بنانے میں. حدیث میں فرمایا ہے اتنی جلدی ایمان نکل جاتا ہے مومن کے اندر سے جتنا جلدی پہنے ہوئے کرتے کو اتار دیا جائے. اتنی سہولت سے اور اتنی جلدی اسلام مجھے مومن, یہ ایمان مومن کے اندر سے نکل جاتا ہے. بولیں گے بھائی دوستو دعوت اور بولیں گے اصل اور بنیاد رکھے, بولیں گے بھائی دوستو دعوت اصل اور بنیاد সমস্ত দিনের বলেন যে সেটা হলে সমস্ত দিনের ভিত্তি, এবং বলেন যে সমস্ত দিনের বলেন যে সেটা হলে কি আর যেটা অনুসরণ করা আর ইত্তেবা করা, বলেন যে সেটা হইল দাওয়াতের আসর, বলেন যে যেটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে ছিল আর সেটা হলে কি, বলেন যে সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ. বলেন যে ভাই দোস্ত, নবীগণের শরীয়ত তো বিভিন্ন ছিল, আম্বিয়া আলাইহিস সালাম এক এক নবীর শরীয়ত একরকম ছিল, কিন্তু বলেন যে ওনাদের সেই এই কলমা এদের মধ্যে কোন ধরনের আর এই দাওয়াতের মধ্যে কোন ধরনের ফরক ছিল না, পার্থক্য ছিল না. বলেন যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছিল, এই কলমার দিকেই দাওয়াত দিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সমস্ত নবীগণের একই দাওয়াত ছিল যে কি করে মখলুকের তাসির থেকে বান্দার দিল পাক হয়ে যায়। কারণ দুঃস্থ বলেন যে ওনারা এই মেহনত করছেন যাতে ওই দিনের উপরে মখলুকের কোনো প্রভাব না থাকে। বলেন যে যদি মখলুকের কোনো প্রভাব থাকে তো বলেন যে সেটার দ্বারা বান্দা তার খালিক থেকে কাটিয়ে যায়, আর যখন দিল থেকে এই মখলুকের একিনার আসর সরিয়ে যায় তো বলেন যে সেটার দ্বারা আল্লাহর বান্দার মধ্যে কি হয় বলেন যে সম্পর্ক হয়। এদের জন্য মেহনত করছেন, বলেন যে এই জন্য আব্দি আলহিস সালাম এই কলমার জাতির ছিলেন না, বলকে এই কলমার দায়ী ছিলেন। আব্দি আলহিস সালাম শুধু জাতির ছিলেন না, বলকে ওনারা কি ছিলেন বলেন যে ওনারা বলেন যে জিকিরও করছেন দাওয়াতও দিয়েছেন, শুধু যে জিকির করছেন এইরকম না, বলকে ওনারা কি করছেন বলেন যে দায়ীও ছিলেন। বলেন যে দুস্থ এমনি ভাবে এই যে কলমা বলেন যে এটার দ্বারা কলমার জিকির হলে এক জিনিস আর কলমার মফতর হল মোজাকেরা আরেক জিনিস। বলেন যে ভাই দুস্থ এই কলমার মোজাকেরা বলেন যে সেটার হুকুম দেওয়া হয়েছে, এই জন্য বলা হয়েছে যে উঠো আর উঠে কি করো যে আমরা আল্লাহ পাকের কুদরত আর বড়াইয়ের কথা বয়ান করো। বলেন যে দুস্থ এই জন্য আজকে বলেন যে আমরা তো একশো বার আমরা এই কলমার জিকির করি, কিন্তু বলেন যে মখলুকের মোজাকেরা হাজার বার করি। তো বলেন যে হজরত জি মা মোহাম্মদ ইসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এই যদি কেউ ইকতা করে বলেন যে এটার জিকির মাত্র একশো বার করলো কলমার জিকির আর হাজার বার সে মখলুকের মোজাকেরা করলো, তো এর দ্বারা তার দিল মখলুকের আসর থেকে পাক হবে না, বলেন এটার দ্বারা পাক হবে না। এই জন্য আমাদের করতে হবে কি বলেন যে মায়ার বুজুর্গ দুস্থ আমাদের এই কলমার মোজাকেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহ কি করতে হবে বয়াই বয়ান করতে হবে আর মখলুকে এনকার করতে হবে। যত নবীদেরিয়ে পাইছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই এই মখলুকে এনকার করছেন যে এই সমস্ত মখলুক বলেন এই মখলুকে মিলিয়া এই মখলুকে কিছু হবে না, মখলুকের হাতে কিছু নাই, সব খালিকের ইচ্ছায় হয় খালিকের অধীনে। তো বলেন যে যখন এই কথা হয় তো তার মোকাবিলায় আসবাব আসিয়া যায়। তো বলেন যে আসবাব আসলে তো যখন আসবাব থেকে দিল পাক হয় তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য মতো তার সাথে হয়। বলেন যে দেখা যায় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওনারা যখন এই দাওয়াত দিচ্ছেন তো বলেন যেই নবী যেই জমানায় আসছেন আর নবী যেই বলেন যেই অবস্থায় আসছেন ওই সময় ওনাদের সামনে যে আসবাব ছিল বলেন যে ওই আসবাবের ওনারা এন্টার করেছেন। কেন যে যত সময় পর্যন্ত দুস্থ আসবাবের এন্টার না করবে, দিল থেকে মখলুকের আসর না বাহির হবে আর খালিকের আসর তাসর তার দিলের মধ্যে পয়দা না হবে, বলেন যে কত সময় পর্যন্ত বলেন যে সে তো কি হইতে পারবে না, সে আখলাক তোমার আসবাব থেকে বাড়ি হইতে পারবে না, তার মধ্যে সেই কলমার একদিন পয়দা হবে না আর আল্লাহর সাথে বন্ধার সাহায্য মানে সম্পর্ক জড়বে না। এই জন্য বলেন যে কোন নবী তো এরকম জিনার মোকাবিলায় দুনিয়ার এরকম ভাবে আশ্চর্য সংখ্যাগরিষ্ঠতা কোন নবীর সামনে মাল হয়েছে, কোন নবীর সামনে এরকম ভাবে আসবাব হয়ে হাজির হয়েছে, কোন নবীর মোকাবিলায় এরকম ভাবে হুকুমত আসিয়া গেছে। কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দুস্থ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা কি করছেন বলেন যে দুস্থ ওনারা সবে আসবাবে অস্বীকার করছেন, আসবাব থেকে মেহনত করে কি করছেন দিল দিয়ে পাক করাইবার চেষ্টা করছেন, যত সময় পর্যন্ত আসবাব থেকে আলিকে আসবাবের দিকে না যায় বলেন যে তত সময় পর্যন্ত বলেন যে তার বলেন যে দিলের মধ্যে তৌহিদ আসবে না আর আল্লাহর বড়াই বলেন যে কুদরত তার মধ্যে ঢুকবে না যত সময় পর্যন্ত সে না করবে এদের থেকে আসবাবকে এন্টার না করবে। বলেন যে দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম না যে আসবাব রে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ফারিগ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ যে আল্লাহ আর কোন এখন আসবাবের দ্বারাই সব কিছু হয়ে যায় আর আল্লাহর কিছু দরকার নাই। বলে যে ভাই দুস্থ এই জন্য আমি তো দাঁড়িয়ে সেই যে কি বলে যে দুনিয়াতে এই দুনিয়া এই যে এইভাবেই চলে প্রাকৃতিক ভাবে চলতেছে এই আসবাবের দ্বারাই মানুষের সব কিছু পুরা হয়ে যাইতেছে। বলেন যে ভাই দুস্থ এটাই হইল দাহরিয়ত। বলেন যে আসল ইমানটা কোন জিনিস, বলেন যে ইমান হইল যে আসবাব থেকে বন্দাকে বাহির করিয়া আসবাবরে এনকার করাইয়া বলেন যে খালিক পর্যন্ত খালিকে আসবাবে পৌঁছে দিলেন বলে যে তখনই তার মধ্যে তহবিদ আসিয়া গেল। তো বলে যে ভাই দুস্থ, আর যদি আসবাব এর সাথে বন্দারে জোড়া হয় তাহলে সেটা দাঁড়িয়ে ভরে গেল, আর মেহরত মখলুক খালিকে আসবাবের দিকে নিলে সেটাই হইল, বলে যে তার মধ্যে তহিদ পয়দা হইল। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এই জন্য বলেন যে আমাদের সবসময় কান্নার মুজাকারা করতে হবে। বলেন যে সব জায়গার মধ্যে সব মজলিসের মধ্যে আমাদের এই কান্নার মহুমের মুজাকারা হবে, মখলুকের এনকার করতে হবে, আসবাবের এনকার করতে হবে, আল্লাহ জাল্লা শানহুর সেই বড়াইর কথা, বলেন যে খালিকের কথা আমাদের মজলিস থেকে খালি হবে না। বলছেন যে দুস্থ আজিব কথা বলেন। বলেন যে ভাই দুস্থ, আমরা যদি বাতিল যে আছে, বলেন যে বাতিল আমাদের আমাদের দিকে আমাদের আমাদের উপরে বাতিলের দিন কোন সময় এক ব্যতীত হয় না, পরিশান হয় না, কিন্তু বলেন যে বাতিলের দিন কখন পরিশান হয়, যখন এইরকম ভাবে আল্লাহর কুদরতার বড়াইর কথা বয়ান করে, কলমার মহুমের কথা বয়ান হইতে থাকে, তখন বলেন যে বাতিলের দিল বলেন যে পরেশান হয়ে যায়। এজন্য বাতিলিটাই চায় যে এমন একটা রাস্তা বাইর করো যেটার দ্বারা আমার মধ্যে লাগিয়ে থাকে, ওই ইবাদতের মধ্যে বা ওই আমাদের মধ্যে লাগিয়ে থাকে, আর আল্লাহ জাল্লা শানহুর মানহুর বড়াই আর কুদরত বয়ান করা, কলমার মহুম বয়ান করা, সেটার থেকে সে বিরত থাকে। বলেন যে ইবাদত হয়ে গেলে তারা ইতমিনান থাকে, আর যখন নাকি আল্লাহর কুদরত আর বড়াইর কথা বয়ান হইতে থাকে তখন তাদের দিন পরেশান হইতে থাকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরমাইছেন এই কথা কোরআনের মধ্যে, বলে যে ওদের চেহারা পরিবর্তন হয়ে যায় আর ওরা পরেশান হয়ে যায়। তো বলেন যে ভাই দুস্থ, এই জন্য আল্লাহ পাক যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইমতিহান নিলেন, এত বড় ইমতিহান, শুধু আসবাব থেকে উনি যে উপরে আসবাবের দিয়েই আসবাবের ইমতিহান নিছেন যে তা না, বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃ মহব্বত সেটারও উনি পরীক্ষা নিছেন আল্লাহ পাকে। আর তাকে বলেন যে ভাই দুস্থ, বাচ্চার গলার মধ্যে সুরি চালানোর পর্যন্ত বলেন যে অবস্থা হয়ে গেছে, কিন্তু বলেন যে ভাই দুস্থ এই পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো বলেন যে দুস্থ আর বুজুর্গ, ইব্রাহিম আলহ সালাতাম জাহিরি সমস্ত নকশাকে উনি এনকার করছে। তো বলেন যে এগুলো ওনার সামনে আসছে, কোন আসবাবের কোন আর উনি লেখেন নাই। বলেন যে মাল মারও এনকার করছেন, মার থেকে হওয়া এটারও উনি অস্বীকার করলেন, বাঘের অস্বীকার করলেন, নমরুদের সেই হুকুমতেরও উনি অস্বীকার করলেন। বলেন যে ভাই দুস্থ, যখন এই সমস্ত আসবাবের অস্বীকার করলেন তো বলেন যে এর তখন এই আসবাব ওনার মোকাবিলা এসে গেল। বলেন যে দুস্থ আর বুজুর্গ, বলেন যে কিরকম হইল, নমরুদ বড় নারাজ হয়ে গেল, ওনার উপরে আসতেছে যে এখন যখন উনি এগুলো সবই অস্বীকার করে এগুলো মানে না, তাহলে ওনার রেশন বন্ধ করো। বলে যে রেশন বন্ধ করার ওনার মশা মানে সব আসিয়ে গেল, যে যখন ওনার খানা বন্ধ হয়ে যাবে তো বলেন যে ও পরেশান হয়ে দিব, পরেশান হয়ে ফিরবে। কিন্তু বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, একজনে আসবাবে অস্বীকার করতেছে আর খালিককে সে স্বীকার করতেছে, খালিককে সে মানছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খালিক তার খানার ব্যবস্থা করবে না, এটা কোনদিন হইতে পারে? বলে তো এটা কখনো হইতে পারে না। বলেন যে আল্লাহ জাল্লা শানহু তৈরি এরকম যাক যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মারও খান ফালেন, বলেন যে ওনার বাপরেও ফালেন, আরে নমরুদরেও তো ফালেন, যে নমরুদ বলেন যে এই নমরুদরেও আল্লাহ ফালেন, সমুদ্রের মাছরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু ফালতেছেন। আর বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, একবারে একবারে নিকৃষ্ট মখলুক বলেন যে সেটা পায়খানার কীড়া সেটারে তো আল্লাহ পালতেছেন, হিন্দি মানে সুরে আল্লাহ জাল্লা শানহু পালতেছেন। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একিন করল, আল্লাহর উপরে যে ভরসা করল, আল্লাহ জাল্লা শানহু তাকে আর কি ফালতেন না, তার হাজত আল্লাহ পাকে পুরা করবেন না। বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, বলেন যে এটা কখনো হইতে পারে না যে আল্লাহ জাল্লা শানহু মানহু হাজত পুরা করবেন না, আল্লাহ কখনো। বলেন যে এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বহুত বড় ইমতিহান। বলে যে নমরুদের আজিব করছি, বলে যে ওরা কতগুলা বানাইছে হরকত কান্নাওয়ালা আসবাব আর কতগুলা, বলে যে ওনারা এই হইলেন কিসের, বলে যে এই ভূত হইল, এই দেবতা খানা দেয়, এই দেবতা বলে যে কি করে সুস্থতা দেয়, এই দেবতায় পানি বৃষ্টি দেয়, বলে যে এইরকম ভাবে ওরা বন্টন করে দিছে সবের উপরে। বলে যে ভাই আর বুজুর্গার দুস্থ, এইগুলো ওরা তকসিম করছে, বন্টন করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মোকাবিলায় এইগুলা সব আইছে। কিন্তু বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলা সবই অস্বীকার করছেন। বলেন যে হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, বলেন যে এরকম যে যান আসবাব সে হর দুর্ঘটনা করতে পারে না, এরকম আসবাব আর যে আসবাব চলাফেরা করতে পারে সবগুলোর যত সময় পর্যন্ত সে অস্বীকার না করবে আর তার প্রভাব তার আসর তার দিন থেকে বাহির না হবে তত সময় পর্যন্ত সে তৌহিদ ওরা হইতে পারবে না। বলেন যে তার মধ্যে বলেন যে তৌহিদ পয়দা হবে না, তৌহিদ যদি আনতে হয় তো বলেন যে আমার মধ্যে তৌহিদ ওই সময় পয়দা হবে যখন চলনে বললাম আসবাব আর যে আসবাব চলে না চলাফেরা করতে পারে না সবগুলোকে আমাদের অস্বীকার করতে হবে। তো বলেন যে ইব্রাহিম আলী ইসলাম সব অস্বীকার করছেন, অস্বীকার করে দেখাই দিয়েছেন এটা যে দেখো এই আসবাবের দ্বারা কিছুই হয় না। বলেন যে হজরত ইব্রাহিম আলী ইসলাম সব দেবতাকে ভাঙিয়া বড়ডারে রেখে দিলেন, বলেন যে এই কথা প্রমাণ দেখাইলেন যে দেখো যে নিজেই বাঁচাইতে পারে না তার পড়োশীরে বাঁচাইতে পারে না সে অন্যের হাজত ঠিক করে পড়া করবে। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুষ্ট, এই জন্য যখনই আপনি আসবাবের অস্বীকার করবেন আর আসবাবের যখনই আসবাব আপনার মোকাবিলা আসবে, তো বলেন যে আসবাব যখন মোকাবিলা আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন যে মনটা কোন দিকে যায়, বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দিকে খানা বন্ধ হয়ে গেছে, তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বলেন যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবস্থা করছেন খানা, বলে কি বলে যে উনি এইরকম ভাবে টুকরি বালু নিয়ে গেছিলেন এই বালুরে আল্লাহ পাকে আটায় পরিবর্তন করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের খানার ব্যবস্থা আল্লাহ পাকে করছেন। তো বলেন যে ভাই আর বুঝুন ভুস্ত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে ঘাবড়ান নাই যে নম্রতে আমার খানা বন্ধ করে দিছে রেশন, ঘাবড়ান নাই উনি আল্লাহর উপরেই ওনার তাওয়াক্কুল ছিল, কিন্তু বলছেন যে আজিম কথা, বলেন যে ভাই তাওয়াক্কুল যে এটা একটা বড় আল্লাহ এবং বন্দা খালিক আর তার বন্দার মধ্যে হার ওইটা একটা রাজ শুকানো জিনিস, বলেন যে তত সময় এটা এইভাবেই থাকবে, বলেন যে তত সময় পর্যন্ত তো তার ব্যবস্থা আল্লাহ থেকে হইতে থাকবে, কিন্তু বলেন যে যদি সেটা সে প্রকাশ করে দেয় কেউ তার আগে তার প্রয়োজন মহলুকের সামনে প্রকাশ করে এটা আল্লাহর আর তার মধ্যে রাজ রইল না, তো বলেন যে ভাই আর বুজুর্গ দুস্থ, বলেন যে কি হয়, বলেন যে আসতে করিয়া বলেন যে তার আল্লাহর পক্ষ থেকে যে তার আশা ছিল সেটা বন্ধ হয়ে যায়। আর এই জন্য আল্লাহ বলেন যে এই কথাটাই আসছে যখন বন্দা তার প্রয়োজন মানুষের সামনে প্রকাশ করতে থাকে, বলেন যে তখন আল্লাহ পাকে তার উপরে বলেন যে ফতরের দরজা ফুটে দেন, তো বলে যে আর তার তাওয়াক্কুল রইল না, তো বলে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই ইমতিহান পাশ হয়ে গেলেন মূর্তি সব ভাঙলেন তখন হচ্ছে বড়রা আসছে, বড়রা কি আসছে, বলেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করতেছে যে কোন মখলুক কিছু করতে পারবে না কোন মখলুকের আমার প্রয়োজন নাই, তো আল্লাহ দেখতেছেন কি হয়েছে এখন, বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল আগুন লাগানো হয়েছে, বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল আগুন জ্বালাইয়া সেই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসার জন্য তারা তৈরি নিচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে বলাবে। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ আল্লাহ পাকের পক্ষ থেকে এখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরেক পরীক্ষা আছে যে এখন এই হালতের মধ্যে আগুন দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর কাছ থেকেই সাহায্য চান না কোন মাধ্যমের দিকে যান, বলেন যে এই আগুন যে যখন উনি যাবেন তো করবেন নিক্ষিপ্ত হবেন, তো বলেন যে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজির, বলে যে ভাই দুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো ইব্রাহিম আমিন যিনি আল্লাহর পয়গাম নিয়ে নবীদের কাছে আসেন ওনার সেইখানে আজ হাজির হয়ে গেছেন, তো বলেন যে ভাই দুস্থ এই অবস্থার মধ্যে আল্লাহ দেখতেছেন যে আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরতেছেন না সরাসরি আল্লাহর কাছেই চাইতেছেন, বলেন এটা বিশাল বড় ইমতিহান হয়ে গেল, বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আসবাব অস্বীকার করছেন সব আসবাব এখন এটা দেখতেছেন, তো বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো সাহায্য চাইলেন না, বলেন যে সেই দিক থেকে উনি চেহারা ফিরে গেলেন সরাসরি আল্লাহ পাকের দিকে উনি কি হয়ে গেলেন ফিরিয়ে গেলেন, তো বলেন যে যখন সরাসরি উনি আল্লাহ জাল্লা শানহুর দিকে ফিরলেন তো আল্লাহ জাল্লা শানহুর সরাসরি হুকুম আগুনের উপরে আসিয়া গেল, তো বলেন যে আগুনের উপরে আসিয়া গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেফাজত হয়ে গেলেন, তো বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট আমাদের কি করতে হবে, বলেন যে এই যে কলমার মুজাকারা, বলেন যে দুষ্ট এই কলমার মধুমের মুজাকারা আমাদের সেখানে উমিয়ত দিতে হবে আমাদের সব জায়গায় সবসময় আমাদের সেটা করতে হবে, যত আমরা এটা করব আর মখলুককে আমরা অস্বীকার করতে থাকব তত বেশি আমাদের মধ্যে এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ সেটা আসতে থাকবে। সেজন্য বলেন যে ভাই বিশেষ করে আপনাদেরকে বলছি যে আমাদের কোন মজলিস যাতে এই কলমার মফহুমের মুজাফরাত থেকে খালি না হয়। যখনই যে কোনো জায়গায় হবে বলেন যে ভাই দুস্থ, সেটা কি হবে? বলেন যে আমাদের সেই কলমার মুখমের মুজাফরা হবে। বলছে যে দুস্থ এলিম তো হইল, এলিমের তারা উদ্দেশ্য কি? বলেন যে হয়তো আমল। আর বলেন যে ভাই দুস্থ সেই আমল করলো, আমল থেকে হারি হয়ে গেল, কিন্তু এই কলমার মহুমের পূজা করা বলেন যে সেরার থেকে কোনো সময় শুনি নাই, ভারী হবে না। বলেন যে কোনো সময় সেরার থেকে খালি থাকতে পারবে না। এই জন্য বলেন যে ভাই দুস্থ এই কলমার যে মহুমটা আছে এটা আমরা সব জায়গায় সবসময় সর্ব অবস্থায় আমাদের এই কলমার মহুমের পূজা করাটা আমাদের করতে হবে, এটার থেকে আমাদের কোনো সময় ছুটি হবে না। কিন্তু বলেন যে ভাই দুস্থ আমল করে তো আমল থেকে মানুষ হারি হয়ে যায়, কিন্তু এই যে একটা দাওয়াতের আমল আর এই কলমার যে মহুমের মজা করা বলেন যে দুস্থ এটার থেকে কোনো সময় আমাদের ফারিক হওয়া যাবে না। বলেন যে কারণটা কি? বলেন যে ভাই দুস্থ এইটার থেকে যদি আমরা ফারিক হয়ে যাই আর আমরা কলমার মহুমের এই মজা করা আমাদের মধ্যে নাই, এটার আলোচনা আমাদের মধ্যে নাই, এটার হালটা আমাদের মধ্যে নাই, তাহলে কি হবে? বলেন যে দিন হঠাৎ করে চলে গেলে। বলছেন যে ভাই দুস্থ এই জন্য বলেন এখানে বলা হয় ইমানের হরকত। এই জন্য হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে এই মেহনতটা যে দাওয়াতওয়ালা মেহনত এটার যদি আমি কোন নাম রাখতাম তাহলে এর তহরিকে ইমান নাম রাখতাম। এই জন্য তহরিকে ইমান, ইমানের হরকত এইটা আমি নাম দিতাম। এই জন্য বলেন যে ভাই দুস্থ আমাদের সবসময় সব জায়গার মধ্যে আমাদের এই ইমানের মুজাকিরা হইতে হবে, আল্লাহর কুদরত দ্বারাই মুজাকিরা হবে। আর তাহলে বলছেন যে দিনটা কিরকম ছড়িয়ে যায়, বলেন যে ফরনের কাপড় দিয়ে যখন খুলতে খুলতে যে সময় লাগে হঠাৎ করে শেষ হয়ে যায়। বলেন যে দুস্থ ঠিক এমনি ভাবে মানুষের ইমানও হঠাৎ করে চলে যায়, যখন জাবির হবে যাবে। এই জন্য আমরা সবসময় এই ইমানের মজা করার থেকে আমরা খালি হইতে পারবো না, সবসময় ইমানের মজা করা করতে হবে। জিতনি বেদিনি হে ও ইয়া আল্লাহ কে গায়র সে মহব্বত হে, ইয়া আল্লাহ কে গায়র কা রহম হে, কে আলাবা আর কই তীসরি ওজা বেদিনী কি নাই হ্যা। মুসলমান গেরোকে মাশরে পর, গেরোকে তিজারতো পর, গেরোকে তরিকো পর জব চলতা হ্যা, জব ইয়া গেরো সে মহব্বত হো ইয়া গেরো কা রোগ হো, ইয়ে কহনা কে নাই হমারে দিল মে আল্লাহ আল্লাহ কে রসুল কি মহব্বত হে। মেরে দোস্তো আজিজো বুজুর্গো, দিল মে আল্লাহ আল্লাহ কে রসুল কি মহব্বত জো ঈমান কা খুলাসা হে, জো ঈমান কা তকাজা হে, ইয়ে মহব্বত জিসম পর জরুরিয়াত মে শাদিও মে আর তিজারতো মে আর ইনসানি জিন্দগিও কে তমাম শোবো মে ইয়ে মহব্বত ইতাআত কি সূরত মে জাহির হুয়ে বগৈর নাই রহ সকতি, জিস তরহ নিফাক জাহির হয় বগৈর নাই রহ সকতা, ইস তরহ ঈমান ও ইত্তেবায়ে সুন্নত কি শকল মে জাহির হয় বগৈর নাই রহ সকতা। ইয়ে কহনা কি হ্যাঁ ঈমান দিল মে হ্যায়, ঈমান ঈমান কে দিল মে হোনে কি আর ঈমান কে ওজুদ কা তকাজা ইয়ে হ্যায় কি ইসকা জাহির, ইসকা জাহির ইত্তেবায়ে সুন্নত পর হো। ইসলিয়ে ঈমান আপনি আলামতো কে সাথ হে, ঈমান আপনি আলামতো কে সাথ হে। সাহাবী নে সওয়াল কিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি ইয়া রাসূলুল্লাহ ঈমান কিসে কহতে হ্যায়? ফরমায়া ইযা সররতা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়াতুকা ফআনতা মুমিন, কে জব তুজে নেকি খুশ করে আর গুনাহ গমগিন করে জান লো কে তু মুমিন হ্যায়। ইস কৈফিয়ত কো আগর গৌর কিয়া যায় তো হালত ইস ওয়াক্ত ইয়ে হ্যায় কে গুনাহ করকে খুশি হোতি হ্যায় আর নেকি করকে কোই খুশি নাই হোতি, বলকে গুনাহ কে গুনাহ মে কামিয়াবি পর খুশি হোতি হ্যায় আর নেকি কে ফৌত হো জানে আর ছুট জানে পর কোই গম নাই হোতা। জব তক ঈমান কো ঈমান কি আলামতো মে নাই গৌর কিয়া যায়েগা উস ওয়াক্ত তক ঈমান কি হকীকত কো পৌঁছ নাই সকতে, ঈমান কি হকীকত কো পৌঁছ নাই সকতে জব তক সিফাত ঈমানিয়া পেদা না হো। ইসলিয়ে কে মেনে আর্জ কিয়া কি ঈমান উন সিফাত কে সাথ হে জো আল্লাহ কে আহকাম হে ان احکام کا محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پورا ہونا یہ ایمان کے وجود کی علامت ہے, یہ ایمان کے وجود کی علامت ہے کہ اللہ رب العزت کے احکام محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پورے ہو رہے ہوں, یہ ایمان کی حقیقت ہے, یہ ایمان کی حقیقت ہے. غور کریں, ایک جماعت سات آدمی پر مشتمل آج کی خدمت حاضر ہو, آپ ان کے ظاہر کو دیکھتے ہی سوال فرمایا کہ تم کیا ہو, فرمایا کون ہو, فرمایا تم کیا ہو. اس زمانے میں کیونکہ صرف دنیا ہی مقصد زندگی بنا ہوا ہے, اس لیے جس سے پوچھو گے کیا ہو, تاجر کہہ رہا میں تاجر ہوں, پاسدار کہہ رہا میں زمیندار ہوں, حاکم کہہ رہا میں حاکم ہوں. لیکن وہاں ایمان اور اطاعت وہ اس درجے پر پہنچا ہوا تھا کہ پوچھا گیا کہ کون ہو, تم کیا ہو, تو فوراً جواب ملا کہ ہم سب ایمان والے ہیں. آپ نے فرمایا ہر قول کی کوئی حقیقت ہوتی ہے, تمہارے قول کی کیا حقیقت ہے. اس جماعت نے جواب میں اس کلمے کا مفہوم کو نہیں بیان کر دیا, بلکہ اس جماعت نے جواب میں وہ تمام ایمانی خصلتیں بیان کی جو ایمان کے وجود کے ساتھ لازم ہیں. عرض کیا پاس کر ہمارا یقین ہے, پاس کر ہمارا عمل ہے, اور پاس ہمارے اندر زمانے جاہلیت سے ہیں. فرمایا آپ نے وہ پاس کیا ہے جس میں تمہارا یقین ہے. عرض کیا ہم ایمان لائے اللہ پر, اس کے فرشتوں پر, اس کی کتابوں پر, اس کے رسولوں پر, اور آخرت کے دن پر, اور تقدیر پر ہمارا ایمان ہے. آپ نے فرمایا وہ پاس کیا ہیں جن پر تم عمل کرتے ہو. عرض کیا کہ شہادتین کی گواہی دیتے ہیں, نماز قائم کرتے ہیں, رمضان کے روزے رکھتے ہیں, بیت اللہ کا حج کرتے ہیں, اور زکات ادا کرتے ہیں. فرمایا وہ پاس کیا ہے تمہارے اندر زمانے جاہلیت سے ہیں. آج کیا ہے کہ ہمارے اندر صبر ہے, ہمارے اندر شکر ہے, اور ایک صفت ہمارے اندر یہ ہے کہ ہم جس بات کو طے کر لیتے ہیں اس سے پیچھے نہیں ہٹتے. ہم میدانوں میں جمنے والے ہیں, میدان چھوڑ کے بھاگنے والے نہیں ہیں. اور ایک صفت یہ ہے ہمارے اندر کہ اگر ہمارے دشمن پر کوئی مصیبت آتی ہے تو ہم اس سے خوش نہیں ہوتے. اور ایک صفت یہ ہے زمانے جاہلیت سے کہ اللہ تعالیٰ کے ہر فیصلے سے راضی رہتے ہیں. یہ 15 خصلتیں صحابہ کی جماعت نے آپ کے سامنے عرض کی. آپ نے سن کر فرمایا فقہا ادبا کادوا ان یکونوا انبیاء بخصال ما اشرفا. فرمایا کہ یہ دین کی پوری سال رکھنے والے ہیں, اور یہ با ادب اور تربیت یافتہ ہیں. اور یہ فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. کادوا ان یکونوا انبیاء, قریب تھے کہ سب نبی ہو جاتے. حالانکہ آپ کے بعد, آپ صلی اللہ علیہ وسلم کے بعد آپ خاتم الانبیاء ہیں, آپ کے بعد کوئی نبی آنے والا نہیں ہے. لا نبی بعدی ولا امت بعدکم, نہ میرے بعد کوئی نبی ہے نہ تمہارے بعد کوئی امت ہے, لیکن آپ نے ان کی 15 خصلتیں سن کر فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. میرے دوستو آج بزرگو, میں یاد دینا چاہتا تھا کہ ایمان اپنی علامتوں کے ساتھ ہے, ایمان اپنی علامتوں کے ساتھ ہے. اس لیے ایمان صرف زبان کے الفاظ اور صرف یہ کہنا کہ ایمان دل میں ہے نہیں, بلکہ اسلام ایمان کا مظہر ہے, اسلام ایمان کا مظہر ہے, اسلام ایمان کا مظہر ہے کہ ایمان ظاہر ہوگا اطاعت کی شکل میں, اسلام ظاہر ہوگا ایمان ظاہر ہوگا اطاعت کی شکل میں. اس سارے یقین سے اللہ تعالی کی اطاعت پر آنا یہ اصل ہے. اس لیے حدیث فرمایا کہ مومن اللہ کی اطاعت میں نکیل پڑے ہوئے اونٹ کی طرح ہے, جہاں چلاؤ گے وہاں چلے گا, جہاں بٹھاؤ گے بیٹھ جائے گا. اس لیے میرے دوستو عزیزو, ایمان کے ذریعے زندگی کے ہر شعبے کا حکم محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پورا ہو, یہ ایمان کا تقاضا ہے. اس کے ایمان کو دیکھا جائے گا اس کے ناپتول میں, اس کے ایمان کو دیکھا جائے گا اس کی تجارت میں اور اس کی عدالت میں, یہ دیکھا جائے گا کہ ناپتول میں حکم پورا ہو رہا ہے یا نہیں. کیونکہ جو ایمان والا ہے وہ ہمارا ہے, جو ایمان والا ہے وہ ہمارا ہے. اور فرما دیا میں غشنا فلیس منا, جو ایمان والا ہے وہ ہماری جماعت کا آدمی ہے. میں غشنا فلیس منا کہ جو تجارت میں مال میں دھوکہ دے وہ ہم میں سے نہیں ہے. رسول اکرم صلی اللہ علیہ وسلم نے بازار میں پھر کر دیکھا کہ ایمان یہاں ہے یا نہیں ہے, ایمان یہاں ہے یا نہیں ہے, تجارت کے منڈیوں میں ایمان ہے یا نہیں ہے. کسی نے نیچے گیلا گیہوں چھپا کر اوپر سے سوکھا گیہوں دکھانے کے لیے رکھا ہوا تھا, آپ نے داخل کیا, دیکھے فرمایا من غشنا فلیس منا. معاملات اور معاملات میں امانت داری یہ ایک ایسا ذریعہ ہے اسلام میں داخلے کا کہ اسلامی تجارت کا کسی مذہب میں کوئی بدل نہیں ہے. اب باطل اس طرح آ گیا ہے کہ سود کی لعنت اور اس کے مضرات اور اس کے نقصانات, کیوں؟ اس لیے کہ جن شکلوں پر فقر کی وعیدیں ہیں, جن شکلوں پر فقر کی وعیدیں ہیں ان شکلوں سے فقر کا ظاہر ہونا یقینی ہے. میں اس لیے عرض کر رہا ہوں کہ ایمان باعتبار عبادات کے, باعتبار معاملات کے, باعتبار اخلاق اور معاشرے کے جتنے اللہ کے احکام ہیں, وہ چاہے تجارت سے متعلق ہوں, زراعت سے, حکومت سے متعلق ہوں, یا شادی اور معاشرے سے, ایمان کے احکام وہ زندگی کے تمام شعبوں کے اندر پورے ہوئے ہیں. ہر شعبے میں حکم کا پورا ہونا محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر, یہ ایمان کی حقیقت اور اس کا تقاضا ہے. تو عرض کیا میں نے کہ سب سے پہلے معاملات کے حکم پر لانا ہوگا, سب سے پہلے معاملات کے حکم پر لانا ہوگا. اس لیے تاجر معاملات میں حکم پورا نہیں کرتا تو یہ عبادت کا جسم, یہ عبادت کی مشین جس کی تخلیق کی بنیاد عبادت ہے, جس کی تخلیق کی بنیاد عبادت ہے, فما خلق جن انس الا ليعبدون, جس جسم کے تخلیق کی بنیاد عبادت ہے, یہ حرام غذا سے عبادت کا حق ادا کرنا تو دور کی بات ہے, عبادت کی شکل کو بھی قائم نہیں کر سکتا. عبادت کی حقیقت کا حاصل کرنا دور کی بات ہے, یا عبادت کی شکل کو بھی قائم نہیں کر سکتا. اس لیے جس طرح وضو کے لیے نماز کے لیے وضو اور طہارت ضروری ہے, اس طرح یاد رکھو کہ تمام عبادات کو اللہ تعالی سے استعانت کے قابل بنانا اور تمام عبادات کو اللہ کے یہاں قبول ہونے کے قابل بنانا, اس کے لیے سب سے پہلے معاملات کو حکم پر لانا ہوگا. اس لیے کہ انسان عمل کی مشین ہے, اس کو حلال ایندھن چاہیے, اس کو حلال ایندھن چاہیے, اس کو حلال غذا چاہیے. سمجھتے تھے لوگ لقمہ سدا سمجھ کر کھا جاتے ہیں کہ حرام کا ایک ہی لقمہ کھایا ہے, حالانکہ سمجھتے تھے لقمہ سمندر ہے, خیالات اس کے موتی ہیں, جیسی غذا ہوگی ویسے خیالات ہوں گے, جیسی غذا ہوگی ویسے اعمال ہوں گے. منکرات کے ظاہر ہونے کا اور منکرات سے نہ بچنے کا بڑا بنیادی سبب وہ یہ کمائیوں کے غلط نقشے ہیں. اس لیے مومن کو سب سے پہلے حلال رزق چاہیے, اپنی عبادات کو ادا کرنے کے لیے جس طرح ایک بے وضو بے غسل کو پانی چاہیے یا وضو چاہیے نماز ادا کرنے کے لیے. اس لیے میرے دوستو عزیزوں, جتنے اغیار ہیں ان کو اسلام نماز سے, روزے سے اور حج اور زکات سے ان کو اسلام پیش نہیں کیا جا سکتا, ان کو اسلام پیش نہیں کیا جا سکتا, کیونکہ فرائض اسلام کی بنیادیں ہیں, فرائض اسلام کی بنیادیں ہیں. بنیاد اسلام والا خمسین کا مطلب یہ ہے کہ اسلام کی بنیاد پانچ چیزیں ہیں, ہے اسلام کی عمارت کیا ہے, بنیاد ہوتی ہے بنیاد پر عمارت ہوتی ہے. اسلام کی بنیاد پانچ چیزیں ہیں, معاملات, اخلاق اور معاشرہ. یہ ہے جو غیروں کو اسلام کا تعارف کرائے اور غیروں کو اسلام کی طرف کھینچے, یہ مسلمان کی تین لائن کے احکام ہیں, معاملات, اخلاق اور معاشرہ. عجیب واقعہ بیان کیا ہے, عجیب واقعہ بیان کیا ہے کہ جب مسلمان اپنی عدالت میں اپنی قوم, اپنا قبیلہ, اپنا رنگ, اپنی زبان اور اپنا آدمی ہونے کی بنیاد پر کوئی فیصلہ کرے گا تو غیر اسلام کو نہیں سمجھ سکیں گے. اس لیے بات یاد رکھنا کہ ان تمام نسبتوں سے محمد صلی اللہ علیہ وسلم کی دعوت اور آپ کی امت ان تمام نسبتوں سے بالکل پاک ہے. رنگ کی نسبت, زبان کی نسبت, قومیت کی نسبت, علاقائیت کی نسبت, ان ساری نسبتوں کو آپ نے کچل کر فرما دیا, کچل کر فرما دیا کہ یہ ساری نسبتیں یہ زمانہ جاہلیت کی نسبتیں ہیں, اسلام میں اس کی کوئی گنجائش نہیں ہے. اس لیے کہ دعوت سے امت بنانی ہے, قوم نہیں بنانی ہے, دعوت سے امت بنانی ہے, نہ دعوت سے کوئی صوبہ بنانا ہے, نہ دعوت سے کوئی ملک بنانا ہے, نہ دعوت سے کوئی قوم اور کوئی جماعت بنانی ہے, بلکہ دعوت سے امت بنانی ہے. امت جب بنتی ہے, جب معاملہ جب معاملہ کسی کے ساتھ حق کے اعتبار سے کیا جائے نہ کہ قومیت اور زبان اور رنگ اور قرابت کے اعتبار سے. عجیب واقعہ لکھا ہے, علی رضی اللہ تعالی عنہ بازار کی طرف نکلے, دیکھا کہ ایک یہودی بازار میں زرہ بیچ رہا ہے. حضرت نے فرمایا پہچان کر یہ زرہ میری ہے. یہودی نے کہا نہیں زرہ میری ہے. ظاہر بات ہے علی رضی اللہ تعالی عنہ ناممکن ہے کہ وہ غلط کہہ رہے ہوں, لیکن زرہ یہودی کے ہاتھ میں تھی. یہودی نے کہا زرہ میری ہے, اتنے فرمایا میری ہے. جھگڑا ہوا, فرمایا کہ جھگڑا عدالت میں جائے گا. مسلمانوں کی عدالتیں ایسی ہوتی تھیں کہ غیر ان کی عدالتوں سے اسلام کو سمجھتے تھے, اور اسلام کو سمجھتے ہی نہیں تھے بلکہ اسلام کو قبول کرتے تھے کہ یہ عدالت ایسی جگہ ہے جہاں جس کے موافق فیصلہ کروا لو. نہیں, بلکہ عدالت وہ اسلام میں انصاف کی تعلیم دینے کے لیے ہے. اسلام میں انصاف کی تعلیم دینے کے لیے عدالت ہے. چنانچہ علی رضی اللہ تعالی عنہ اپنے مد مقابل کے ساتھ عدالت میں پہنچے. قاضی شریح حیدری کو دیکھ کر فوراً اپنے جج کی کرسی سے نیچے بیٹھ گئے, حضرت علی کو اوپر بٹھایا اور خود نیچے بیٹھے یہودی کے برابر میں, اور نیچے بیٹھ کر عرض کیا امیر المومنین کیا حکم ہے. یہودی سوچتا تھا کہ تجھے کیا ملے گا یہاں سے, قاضی ان کے بنائے ہوئے اور قاضی نیچے بیٹھا ہوا ہے اور میرا مد مقابل وہ کرسی پر بیٹھا ہوا ہے عدالت کی جہاں بیٹھتے سارے فیصلے ہوتے ہیں. جج نے پوچھا امیر المومنین کیا حکم ہے, فرمایا زرہ میری ہے. وہ جانتا ہے قاضی کہ یہ نہیں ہو سکتا کہ امیر المومنین جھوٹا دعویٰ کریں. قاضی نے پوچھا امیر المومنین آپ کے پاس گواہ ہے, گواہی مانگی. فرمایا میرا غلام گواہی دے گا. فرمایا غلام کی گواہی کافی نہیں ہے. فرمایا میرا بیٹا گواہی دے گا جو جنت کے جوانوں کے سردار ہیں. قاضی نے کہا مومنین آپ کے بڑوں سے سنا ہے کہ بیٹے کی گواہی باپ کے ہاتھ میں معتبر نہیں ہے, اس لیے فیصلہ یہ ہے کہ زرا آپ کو نہیں مل سکتا. گواہ چاہیے. فوراً اس فیصلے کے ہوتے ہی عطیہ رضی اللہ تعالی عنہ نے زرا چھوڑ دی. کہا فرمایا ٹھیک ہے جو فیصلہ ہو. اس منظر کو دیکھ کر یہودی نے کہا اشہد ان لا الہ الا اللہ و اشہد ان محمد رسول اللہ, کہ میں صرف دیکھنا چاہتا تھا کہ یہاں فیصلے انبیاء کے طریقوں پر ہوتے ہیں یا یہاں فیصلے ہمارے طریقوں پر ہوتے ہیں. یہ کہہ کر اس نے زرہ عطائی کی طرف بڑھائی, اور یہ امیر المومنین زرہ آپ کی ہے, آپ کے اونٹ سے گری تھی میں نے اٹھائی تھی. میں دیکھنا چاہتا تھا کہ یہاں فیصلے کس طرح ہوتے ہیں. علی رضی اللہ تعالیٰ عنہ نے اس کے کلمہ پڑھنے پر زرہ اس کو ہدیہ کی اور ایک گھوڑا اس کو سواری کے لیے دیا. یہ یہودی اسلام میں داخل ہو کر آخر وقت تک حضرت علی کے ساتھ رہا. میں نے واقعہ یاد کیا ہے کہ ایمان صرف زبان کے الفاظ کا نام نہیں ہے بلکہ مسلمان کی سے متعلق جتنے شعبے ہیں, دین کے جتنے شعبے ہیں, ان تمام شعبوں میں اسلام کے طریقے عملی طور پر نظر آئیں, یہ ایمان کا تقاضا ہے. تو بولیں گے بھائی دوست باطل جو آسے بولیں گے باطل ہمارے مدد کن بولیں گے ہاں تو باطل ساتھ ہمارے بھیتر محبت অথবা বাতিলের আমাদের মধ্যে ভয় আছে, বলেন যে ভয় অথবা মহব্বত থাকার কারণে বলেন যে বাতিল. কিন্তু বলেন যে ভাই দুস্থ ইমাম যে বলেন যে ইমাম সেবার মধ্যে বলেন যে কি হবে যখন আল্লাহর সাথে রসুলের সাথে আল্লাহ রসুলের সাথে যখন আমাদের মহব্বত হবে তো বলেন যে সেটা আমাদের মধ্যে ইমান থাকবে. তো বলেন যে ইমানটা সেটা অন্য কোনো থাকে না, বলেন যে ইমানটা প্রকাশ পাইতে থাকে, বলেন যে ইমান প্রকাশ পায়, বলেন যে ইমান জাহির হয়, বলেন যে এই যে এরকম একজন যদি মুনাফিক হয় বলেন যে তার মুনাফিক অবশ্যই প্রকাশ পাইতে থাকবে. এমনি ভাবে একজনের মধ্যে বাতিল আছে তো ভিতরে বাতিলটা সেটার বাইরে প্রকাশ পাইতে থাকবে. এমনি ভাবে বলেন যে একজন ইমানওয়ালা বলেন যে তার মধ্যে যখন ইমান হবে তো বলেন যে তার ইমান প্রকাশ পাইতে থাকবে. এই জন্য বলছেন যে দুষ্ট ইমানকে তার বলেন যে আলামতের সাথে আমার বুঝতে হবে. ইমান যে আছে বলেন যে সেটার আলামতের সাথে আমার বুঝতে হবে. ইমান কোন এটা লুকানো জিনিস না, বলেন যে ইমান সেটা প্রকাশ করিবার জায়গা হইল ইসলাম. তো বলেন যে এই জন্য হাদিসের মধ্যে আসছে হাদিসের বহু হয় না যে নেক কামে যদি সেবার তাহসানা তো ভালো কাম করছি দিনের মধ্যে খুশি লাগে, আর খারাপ কামের দ্বারা দিনের মধ্যে যদি দেখা যায় যে কষ্ট লাগে আর দিনের মধ্যে ব্যথা লাগে তাহলে বোঝা গেল যে আপনি ইমানওয়ালা. তো বলেন যে দুস্থ এমনি ভাবে দেখতে তো আমার বলেন যে আমি যাচাই করবো আমি কিরকম ইমানদার সেটা আমার যাচাই করার প্রয়োজন যে আমার মধ্যে কতটুকু ইমান আছে, আমার ইমানটা কি এরকম ভাবে নেক কাম হইলে খুশি লাগে ওনা হইলে আমার এরকম ভাবে পরেশানি লাগে না এর উল্টো হয়ে গেল. সেটা কি যে গুণা করলে বলেন যে সেই গানের মধ্যে মজা লাগে, বলেন যে গুণা করলে এইখানে সে কাম আমি মনে করি আর নেক কাম যে ছুটিয়ে গেল এদের মধ্যে তার কোনো পরেশানি নেই, তাহলে বোঝা গেল যে বাড়ি দুস্থ এটা তো আমার মধ্যে ইমান যে আছে এটার কোনো আলামতই হইল না. সেই জন্য বলেন যে ভাই দুস্থ ইমানের বড় আলামত হইল যে যখন একজনে কি করে নেক কাম করে তো বলেন যে তার মধ্যে বলেন যে খুশি লাগবে, গুণা করলে তার মধ্যে এইরকম ভাবে পরেশানি লাগবে. তো এই জন্য বলছেন যে ভাই দুস্থ ইমানটাকে আমরা আমাদের ইমানটাকে মানে আলামতের সাথে আমরা বুঝতে হবে. ঠিক এমনি ভাবে বলেন যে ইমানটাকে আছে আমাদের মধ্যে ইমানের সাথে বলেন যে ইমানের যত গুণ আছে বলেন যে সব গুণগুলো ইমানই গুণ আমাদের মধ্যে আসতে হবে. শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফাজ যে বললাম বলেন যে আলফাজের মধ্যে না সীমাবদ্ধ, বলছি ইমানের তো আমার মধ্যে আলামত আসবে আর বলেন যে ইমানের যত গুণ আছে বলেন যে সব গুণ আমার মধ্যে আসতে হবে. এই জন্য বলছেন যে দুস্থ বলেন যে জামাত আসলো রসুলের পাঁচ চলে সালামের দরবারে, বলেন যে এই জামাত আসার পরে রসুলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বলেন যে ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা বলেন যে আপনারা ক্ষেত্রে আইসেন কি জাত এটা জিজ্ঞাসা করেন নাই, আপনারা কে বলেন যে এখন তো ভাই বুজুর্গ আর দুস্থ আমরা একজনে আরেকজনের সাথে যখন কথা বলি তখন অবস্থাটা কি হয়ে গেছে, বলে যে আপনি কে ভাই বলে আমি তো ব্যবসায়ী, বলে আপনি কে বলে আমি কৃষক আমি মজদুর, বলেন যে এইরকম আমাদের কথাবার্তা, বলেন যে আমরা এখনই যে বিরাজ হয়ে গেছে, বলেন যে আমাদের আসল যে পরিচয় বলেন যে সেটা নাই, ওনারা এই কথা বলে নাই, ওনারা এর জবাবে বলছেন কি বলেন যে ওনারা বললেন যে আমরা তো মুমিন ইমানদার. যখন আল্লাহ রসুলে জিজ্ঞাসা করছেন যে আপনারা কে তখন তারা বলছে যে আমরা ইমানদার. তো যে ইমানদার বলার পরে আল্লাহ রসুলে ফরমাইলেন যে আপনাদের এটার আলামত কি, আপনারা যে ইমানদার আপনাদের আলামত কি, ওনারা বলছে যে আমাদের মধ্যে পনেরোটা জিনিস আছে, এরকম ভাবে আমরা পাঁচ জিনিসের উপরে ইমান আনছি আর পাঁচটার উপরে আমরা এরকম ভাবে পাঁচটা কাম আমরা করি, আর বলেন যে পাঁচ ঠিকঠাক জিনিস আমাদের মধ্যে মুসলমান হওয়ার আগেই ছিল। বলে ইমান কিসের উপরে তোমরা আনছ? বলে আল্লাহর উপরে ইমান আনছি, আর এরপরে আল্লাহর কিতাবের উপরে, আর এমনিভাবে আল্লাহ রসুলের উপরে, আর বলেন যে ফিরিস্তার উপরে, আর আমাদের আখেরাতের উপরে, কি তকদিরের উপরে আমরা ইমান আনছি। বলেন যে পাঁচ জিনিসের উপরে আমরা ইমান আনছি। বলে ঠিক। এরপরে বললেন যে তোমরা যে আমল করো পাঁচটা কি? বলে আমরা দুই কলমায় শাহাদতের সাক্ষী দিই, অর্থাৎ আল্লাহ কোন মাহবুদ নাই ইকতার সাক্ষী, আর ইকতার সাক্ষী দেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল, আপনি আল্লাহ রসুল ইকতার সাক্ষী। মানে দুই নম্বরে আমরা নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আর হল বলেন যে হজ করি, আর মানের ঘটা খাদা করি। আচ্ছা তোমাদের জাহিলিয়াতের সময় তোমরা কয়টা জিনিস, পাঁচটা জিনিস যে তোমাদের মধ্যে ছিল সেটা কি? বলে একটা হল আমরা সবুর করি, আর শুকর আদায় করি, আর আমরা যখন কোন জিনিসের সিদ্ধান্ত নেই এটার মধ্যে আমরা জমিয়ে নেই, যাই হোক ভিতর থেকে আমরা কখনো পিছিয়ে সরি না, আমরা মজবুতির সাথে সেটা যেটা আমরা সিদ্ধান্ত করি তার মধ্যে থাকে। আর আমাদের চতুর্থ জিনিস হইল আমাদের দুশ্মনদের উপরে যদি কোনো পেরেশানি মুসিবত আসে তো আমরা এটার উপরে খুশি হই না। আর কি বলেন যে দুষ্ট, আর হইল আমরা আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে রাখি থাকি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলামতের কথা শুনলেন, শুনে বললেন দাদা ইয়াকুন আম্বিয়া আরে, এরা তোমরা তো নবী হওয়ারই কাছাকাছি বসে গেছিল, কিন্তু বলেন যে দুষ্ট রসুলের পাক সালামের পরে কোন নবী নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন যে আমার পরে কোন নবী নাই, আর তোমাদের পরে কেমন পর্যন্ত আর নতুন কোন উম্মত আসবে না। তো বলছেন যে দুষ্ট বুজুর্গ, বলছেন যে তোমাদের মধ্যে এই গুণ, বলছেন এটি হল ইমানি গুণ, বলেন যে ইমানি গুণ এত নিজের দ্বারা ওনারা নবী হওয়ার পরিচ ছিল, কাছাকাছি ছিল। তো বলেন যে দুষ্ট ইমানে মনে জিনিস, বলেন যে ইমানটা বলেন যে তার আলামতের সাথে আসতে হবে, আর তার গুণের সাথে আসতে হবে। বলেন যে সেটা কি? বলেন যে ইমানের সাথে আল্লাহ পাকের হুকুমকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সব জায়গার মধ্যে আমাদের পুরা করতে হবে। বলেন যে আমাদের ব্যবসার মধ্যে, আমাদের ক্ষেত খামারের মধ্যে, আমাদের খানাপিনার মধ্যে, বলেন যে আমাদের বিবাহবাদী, আমাদের খুশি পেরেশানি সব জায়গার মধ্যে, বলেন যে ভাই দুষ্ট, বলেন যে আমাদের কি করতে হবে, বলেন যে ওই কারের মধ্যে আমাদের ইমান প্রকাশ করতে হবে। অর্থাৎ সেইখানে আমি আল্লাহর হুকুম মতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হুকুম পুরা করতে ওয়ালা সব জায়গার মধ্যে হইতে হবে। যদি হয় তখন যে হবে আমার ইমান, বলেন যে দুষ্ট, বলেন যে ইমানের আলামত তিন জায়গার মধ্যে জাহির হবে। বলেন যে একটা হইল ভাই দুষ্ট মহামেলাতের মধ্যে, আর বলছেন আখলাকের মধ্যে, আর মহাসেরা তেহেন সেহেনের মধ্যে। বলেন যে এই তিন সময়ের মধ্যে যেগুলা ইমান আমার প্রকাশ পাবে, ইমানের আলামত সেখানের মধ্যে আমার জাহির হবে। এমনিভাবে মুসলমানের আদালতের মধ্যে, মুসলমানের ফয়সলার মধ্যে বলেন যে সেটা যে প্রকাশ পাবে। বলেন যে দুষ্ট, এই জন্য বলেন যে সব জায়গার মধ্যে, সব সময়ের মধ্যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমকে আমাদের পুরা করতে হবে। পুরা করব যখন নদীর তরিকায়, তখনই সেটা যে ইমান, ইমান তার সিফতের সাথে আসল। তো বলেন যে এই জন্য এক নম্বর জিনিস হল দুষ্ট যে মহামেলাটা আমাদের, বলেন যে মহামেলা কেমন জিনিস, বলেন যে সেই কারের মধ্যে আমাদের দিন থাকতে হবে, বলেন যে সেই কারের মধ্যে আমাদের ইমান জাহির হইতে হবে। বলেন যে সেই মহামেলাতের মধ্যে যখন দিন প্রকাশ পাবে তো বলেন যে দুষ্ট সেটার দ্বারা অন্যের মধ্যে যাইয়া ইসলামের প্রভাব পড়বে, মহামেলাতের মধ্যে আর মহাসারাতের মধ্যে বলেন যাইয়া সেই কারের মধ্যে পড়বে। তো বলেন যে ভাই দুষ্ট, এমনিভাবে রসুল পাক সাল্লামের তরিকা আর আল্লাহর হুকুম বাতানো হুকুম, বলেন যে এইগুলো আমাদের সব ব্যাপারে আমাদের কি করতে হবে, বলেন যে মানতে হবে। এই জন্য বলেন যে কামাই যে আছে, বলেন যে কামাইয়ের মধ্যে আমাদের মামলাতের মধ্যে বলেন যে দুষ্ট, বলেন যে ঠিক হবে, বলেন যে সেখানে আল্লাহ পাকের হুকুম আমাদের পুরা করতে হবে। সেটা কি? বলেন যে সেখানের মধ্যে কোন ধরনের ধোকা চলবে না। বলেন যে যদি ধোকাবাজি হয় লেনদেনের মধ্যে, ধোকাবাজি হয় তাইলে বলেন যে আর সেই ইমানওয়ালার মধ্যে থাকবে না। বলেন যে যারা ইমানওয়ালা সব তো আমাদের, কিন্তু বলেন যে যদি তার মামলা কষ্ট করে তাহলে সে বলেন যে কোথায় গেল, বলেন যে আর রইবে না ইমান, আর তার মধ্যে বলেন ইমানদার তো চলে রইবে না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান ঘাসা মালাইসা মিন্না, বলেন যে যে ধোকা দিল সে আমাদের মধ্যে না। বলেন যে দুষ্ট, যদি ইসলামী মহাশেরা মহামেলা যেটা, বলেন যে এদের বদল আর কোথাও হয় না। বলেন যে বাতিল দেখছে তাদের, বলেন যে সমস্ত তরিকা দেখতে ফেলাইছে, বলেন যে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জিনিস সুদ, বলেন যে সুদের লাইনে তারা দেখছে, সব পরীক্ষা করে দেখছে, কারণ ওই যে সুদে অনেকটা লাইন, বলেন যে যেটার পিছনে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে যে সুদের যে মোয়ামেলা করব তার উপরে ফতোয়া আসবে, তো বলেন যে এটা তারা তজরবা করে দেখছে। আমরা মুসলমানের যে মোয়ামেলা এটার বদল তরিকায় যে মোয়ামেলা হয় এটার বদল আর কোথাও নেই। তো বলছেন যে দুস্ত পিছনে পাওয়া মদিনার বাজারে গেছেন, দেখা দেখেন একজন এরকম ভাবে খেজুরে ঢের লাগিয়ে রাখছে, তো বলছেন যে ভাই এরকম ঢের একটা লাগিয়ে রাখছে, তো যাই আল্লাহ রসুল সেখানের মধ্যে হাত ঢুকাই দিলেন ভিতরে, ভিতরে ঢুকাই দেখলেন যে উপর দিক দিয়ে শুকনা আর ভিতরের মধ্যে ভিজা, ওই উপর ভিজা গুলো উপরে শুকনা গুলো দিয়ে ভাগে রাখছে। আল্লাহ রসুলে ফরমাইলেন মান ঘাসা ফালাইছেন না, বলেন যে ধোকাবাজি করলো, যে ধোকা দিল সে আমার উন্মতের মধ্যেই ভেবে না। তো বলছেন যে ভাই আর বুজুর্গ দুস্থ, এই জন্য হারাম যে একটা জিনিস, তখন মহামেলার যদি আমাদের ঠিক না হয় লুকমা হারাম হয়ে গেল, খানা হারাম হয়ে গেল, তো বলে এই দুস্থ খানা যখন হারাম হয়ে যাবে আর এই হারাম খানা যখন যাবে তখন বলেন যে ভাই দুস্থ আর এবাদত তার থাকলো না, বলেন যে দুস্থ, বলেন যে কি হয়, বলেন যে এবাদত তার হাকিকতের মধ্যে থাকে না, এমনকি বলেন যে যখন হারাম খায় হারাম তার শরীরের মধ্যে যায়, তো বলেন যে ওইটা দিয়া আল্লাহর হুকুম পুরা করা এবাদত করা, বলেন যে এবাদত ছুটিয়েই যায়। বলছেন যে ভাই দুস্থ এবার এই যে শরীরটা মানুষের, বলেন এখানে এবাদতের মেশিন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাআলুহু এখানে এবাদতের মেশিন বানাইছেন, আল্লাহ ফরমাইছেন যে এখানে এবাদতের জন্য বানাইছেন এই শরীর, বলেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, মানে কি এই মানুষের শরীর বানানো হয়েছে কিসের জন্য, বলেন যে এবাদতের জন্য, এবাদতের মেশিন, বলেন যে যদি মেশিনটাই নষ্ট হয়ে যায়, বলেন এদের মধ্যে হারাম লোকমা গেলে তাইলে হইল না, বলছি এদের পাপ করতে হবে, বলেন যে একজন নমাজ করবে তার জন্য উঁচু করতে হবে, পবিত্র হইতে হবে, এদের জন্য তার পানির দরকার, পানি নিবে, উঁচু করবে, পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করতে হবে, তো বলেন যে ঠিক এমনি ভাবে তার শরীর দ্বারা হারাম থেকে পাপ করতে হবে। হযরত রহমতুল্লাহ ফরমাইছেন মানুষ একটা লোকমা, মনে করে একটা লোকমাই তো, কিন্তু বলেন যে দুস্থ এক লোকমা যে ভিতরে গেল এটা তার শরীর দিয়ে না পাপ করে দিল, বলেন যে এখন ইদের দ্বারা, বলেন যে এবাদতের হাকিকত দূর হবে, এমনকি অনেক সময় এইরকম হবে যে তার এবাদতেই ছুটিয়ে যাবে আর এবাদতেই করতে পারবে না। বলেন যে ভাই বুঝলে দুস্থ, এই জন্য ইসলামের যত শোভা আছে, যত শোভা, বলেন যে এই শোভাগুলোর মধ্যে বলেন যে ইমানকে প্রকাশ করতে হবে, ইমান জাহির হবে সেখানের মধ্যে, কারণ বলেন যে ইমান জাহির হওয়ার জায়গাই হইল ইসলাম, আর ইসলামের মধ্যে এই তিনও শোভা হইল বড় বড় শোভা। বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে মুসলমানের বলেন যে আদালত হবে, যে বলেন যে মুসলমানের আদালত, বলেন যে এটা আজিক জিনিস, মুসলমানের আদালতটা এটা দেখিয়া অমুসলমানরা ইসলামকে বুঝে, বলেন যে মুসলমানের আদালত এটা শুধু ইসলামই বুঝবে না, বলকে মুসলমান হওয়ার সফলার মাধ্যম হয়ে যায়, বলেন যে ভাই দুস্থ এই জন্য মুসলমানের যে ফসলা হবে এটা তার ভাষার ভিত্তির উপরে, ভাষার বুনিয়াদে অথবা তার রঙের বুনিয়াদের উপরে, বা আপনার দেশি আপনার পুত্রের লোক সেইটার উপরে মুসলমানের ফয়সলার আদালত হবে, বলেন যে এটা কখনো হইতে পারে না, বলেন যে ভাই এরকম এটা কোনো ফয়সলাই হইল না, আর এটা ইসলামী আদালতই হইল না, আর এটা সেই মুসলমানের ইমান জাহির হওয়ার জায়গাই হইল না, সেটা কি বলেন যে ভাই দুস্থ যে এইভাবে ফয়সলা করো, সেই ইটাতে ফয়সলা করো, একজন বলে দিল বা একটা ফয়সলা করিয়ে দিল, এইরকম হইল না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি করছেন, বলেন যে উম্মতরে মারে শিখাইছেন আর সমস্ত এই বুনিয়াদকে উঠে ফেলাইছেন, যে দেখো এই উম্মত এদের মধ্যে কোন রঙের কোন দখল নাই, এদের মধ্যে এইরকম ভাবে কোন ভাষা অথবা কোন দেশ কোন গোত্র বলেন সেটা নাই, বলতে এখানে এই সমস্ত মিলিয়া উম্মত, বলেন যে এই মেহনত হইল, বলেন যে কি, বলে যে সবকে মিলিয়া এটা কোনো পাপি বানানো না, কোন জল বানানো না, বলকে দুষ্ট যা উম্মত বানানো, রসুলের পাক সাল্লাম এই সব জিনিসগুলো এলাকায় জবানি আর রঙের এগুলোর উঠে ফেলাই দিচ্ছেন, এই ইসলাম থেকে বিদায় দিচ্ছেন, দিয়া সমস্ত এইরকম জাতকে পনেরো কোটি যুগের উম্মত বানাইছেন, তো বলেন যে দুষ্ট এই আমরা যে মেহনত চলছে, বলেন যে এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হইল যে সব রঙের সব মানুষকে উম্মত বানানো, বলেন যে দুষ্ট এই জন্য মুসলমানের আদালত যখন ইসলামী আদালত হয় ইমানি বুনিয়াদের উপরে হয় তরুণদের জন্য দরজা খুলে, বলেন যে আজিব কিসা কিতাবের মধ্যে আসছে, বলেন যে আজিব ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন বাজারে বলতেছিলেন, বাজারে গেছেন, তো বলে যে ওনার বর্মটা পেয়ে গেছে, ফেরত দেওয়ার পরে বর্মটা হয়েছিল বাজারে গিয়ে ইহুদির কাছে পাইছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুষ্ট, উনি কি করলেন? বলেন যে এটা আমার বর্ম, যুদ্ধ পোশাক বর্মটা আমার, ফলে যেটা আমার জনগণের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে মিথ্যা কথা বললেন এটা তো কখনো হইতেই পারে না। বলেন যে এটার তো কোনো খেয়ালই করা যায় না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিথ্যা কথা বলছেন। তো বলেন যে ভাই বলুন যে দুষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন যে চলো এখন আমাদের আদালতে যাই, সেই জনের মধ্যে ফয়সলা হবে। ঠিক আছে চলো। বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য এখানে হাজির হয়েছে। দেখেন কিরকম ভাবে ইমান প্রকাশ পাইতেছে, ইসলাম সেই জনের মধ্যে কিরকম ভাবে বলেন যে প্রকাশ পাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাজী নির্ধারণ করছেন, কাজীকে উনি নিয়োগ দিচ্ছেন। বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে পৌঁছছেন তো কাজী সোহাই ছিলেন রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কুরসির থেকে উঠে গেলেন, ওনার চেয়ার থেকে উঠে আসলে ইহুদির সাথে দিয়ে বসলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার জায়গায় বসাইলেন। ইহুদি অবস্থা দেখতে সে মনে মনে ভাবলো যে আরে এখানের মধ্যে আমি কি বিচার করবো, আর কি বিচার হবে এখানের মধ্যে, কাজী তার জায়গায় সারিয়ে আমার সাথে গিয়ে বসছে আর ওনারে তার জায়গার মধ্যে বসাইল। বলেন যে এই কাজী সেখানে বসে বললেন যে আরে আমিরুল মুমিনিন আপনার কি হুকুম, কি হুকুম? বলে যে না আমার এই বর্মটা আছে এটা তো আমার, এই বর্ম এইদিন কাছে সেটা আমার। তো বলেন যে ভাই দুষ্টার বুজুর্গ, বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আপনার সাক্ষী নিয়ে আসেন, আপনার সাক্ষীকে। উনি বলছেন যে গুলাম আর আমার ছেলে। বলেন যে যিনি বেহেস্তের সর্দার হবেন যে উনি ছেলে? তো বলতেছেন যে কাজী সাহেব বললেন যে আমিরুল মুমিনিন এই ছেলে আপনার থেকেই শুনছি যে ছেলের সাক্ষী বাপের ব্যাপারে গ্রহণযোগ্য নয়, কাজে আপনার এই সাক্ষী হবে না, এই জন্য এই বর্মটা ইহুদিনী। বলেন যে যখন এই কথা ফয়সলা করছেন, আমিরুল মুমিনিন বললেন যা ফয়সলা করছো তুমি তাই ঠিক। বলেন যে এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি বললো যে না উনি কথা ঠিক বলছেন আমিরুল মুমিনিন, আর সাথে সাথে সে এটা বর্ম ওনারই পড়িয়ে গেছিল ওনার শহরের থেকে আমি নিছি, আর সাথে সাথে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিয়া সে মুসলমান হয়ে গেল। তো বলেন যে ভাই আর বুজুর্গ দোস্ত, যখন সে মুসলমান হইল তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার এই বর্মটাও দিয়ে দিলেন, আর তার জন্য আরেকটা সওয়ারিও দিয়ে দিলেন, বলে সওয়ারি নিয়ে যাও। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দোস্ত, বলেন যে ইমানকে আমরা আলামতের সাথে বুঝতে হবে এবং ইমানকে তার সিফতের সাথে আমাদের নিতে হবে। এই জন্য বলেন যে ইমানই সিফতে হইল আল্লাহর হুকুমকে সব জায়গার মধ্যে, চাই আমার ক্ষেত্রে খামারি হোক, আমার ব্যবসাতে হোক, আমার মজদুরি, সব জায়গার মধ্যে, সব সুবার মধ্যে আমাদের বলেন যে আল্লাহর হুকুমকে নবীর তরিকায় যখন পোহা করব তখনই আমাদের ইমানের প্রকাশ পাবে। সারি মেহনত ও নকল হরকত সে উম্মত কো আমলি দিন পেশ করনা মকসুদ হে। সমাতে থে দাঈ কি নকল হরকত সূরজ কি তরহ হে, যে রোশনি কে সাথ হরকত করেগা তো হর কচ্চে পক্কে মকান মে জিস তরহ সূরজ কি কিরণে দাখিল হোতি হে, ইস তরহ মোমিন কি আমল নকল হরকত সে হর কচ্চে পক্কে মকান মে নূর হিদায়ত দাখিল হোকর রহেগা। ইস নকল হরকত কা আসল মকসুদ ইয়ে হে کہ بے اعتبار یہ امت بے اعتبار امت کے ہے، اس امت کا ہر فرد بے اعتبار امت کے ہے، پوری کی پوری امت ایک امتی ذمہ دار ہے اور ایک ایک امتی کا پوری پوری امت ذمہ دار ہے۔ یہ اس بات کو سمجھنا چاہیے، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اس امت کو بے اعتبار عالم کے تیار فرمایا تھا اور ایسی مثالیں دے کر فرمایا ہے، کیونکہ مسئلہ اپنی ذات کا نہیں ہے، صرف ساری انسانیت کو راہ راست پر لانا اور ساری انسانیت کو جہنم سے بچانا، یہ اس امت کی سب سے پہلی ذمہ داری ہے۔ فرمایا کہ یہ ساری کی ساری امت، اس کے مرد اور عورت، یہ سب کے سب ایک جسم کے اعضاء کی طرح ہیں، ساری امت ایک جسم کے اعضاء کی طرح ہیں۔ اگر پیر کے انگوٹھے میں زخم ہوگا تو اس کے لیے ساری رات پورا بدن اس کے لیے بے چین ہوگا اور آنکھ اس کے لیے جاگے گی. میرے بزرگ دوستو عزیزو, امت کا مسئلہ اجتماعی ہے, ساری کی ساری امت ایک کشتی کی سوار ہے. اگر کشتی میں کوئی سوراخ کرے گا تو صرف سوراخ کرنے والے نہیں بلکہ عبادت کرنے والے, ذکر تلاوت کرنے والے, سب کے سب ڈوبیں گے. ان احادیث سے اس امت کا کی ایک اجتماعی ذمہ داری بدلائی ہے. میں عرض کرتا ہوں کہ پیر میں اگر زخم ہوتا ہے تو آنکھ زخم کو دیکھتی ہے اور کان زخم کے علاج کو ڈاکٹر سے سنتے ہیں اور ہاتھ اس کے علاج کے لیے مرمتی کے لیے استعمال ہوتے ہیں. جسم کے ایک عضو کی ضرورت کے لیے سارے اعضاء کا استعمال ہوتا ہے, جسم کے ایک عضو کی تکلیف کے لیے سارے اعضاء کا استعمال بھی ہوتا ہے اور سارے اعضاء متاثر بھی ہوتے ہیں. بس اسی طرح اس امت کی مثال ہے کہ اگر ایک یورپ امریکہ میں رہنے والا ایک فرد نماز پڑھ رہا ہے, اس کے لیے ساری دنیا کے مسلمانوں کو بے چین ہونا چاہیے. یہ مسلمانوں کے ایک جسم کے اعضاء کی طرح ہونے کا حدیث کا مفہوم یہ ہے. کبھی ہم نے اس پر غور نہیں کیا کہ ساری کی ساری امت ایک جسم کے اعضاء کی طرح ہے. اس کا اصل مقصد یہ تھا کہ امت کے ایک حصے کی بے چینی سے, امت کے ایک ملک کی بے چینی سے, ایک ملک کی بے دینی سے ساری امت بے چین ہو, ساری امت بے چین ہو. اس بے چینی کا ختم ہو جانا ہی امت پنے کا ختم ہو جانا ہے. اپنے پڑوسی سے لے کر عالم کا آخری کونے بسنے والے انسان تک سب کی ہدایت کی فکر اور ذمہ داری پوری امت پر ہے. اس لیے میرے دوستو عزیزوں اور بزرگوں, اس امت کی نجات کا اور اس امت کے خیر امت ہونے کا جو بنیادی سبب بلکہ شرط کہنا چاہیے کہ وہ بنیادی شرط کیا ہے جس کے بغیر یہ امت نجات نہیں پا سکتی, قرآن نے اس کو زمانے کی قسم کھا کر کہا ہے کہ ساری کی ساری انسانیت خسارے میں ہے سوائے ان لوگوں کے جو چار کام کریں, وہ بچیں گے خسارے سے. ایمان لانا اور اعمال صالحہ کرنا, اور دوسروں کو ایمان اعمال صالحہ پر آمادہ بھی کرنا, یہ چار کام مل کر اسباب نجات ہوتے ہیں. اسباب نجات صرف دو نہیں ہیں, ایمان اعمال صالحہ, بلکہ اسباب نجات علماء نے لکھا ہے اسباب نجات چار ہیں, ایمان پر اعمال صالحہ, اور دوسروں کو ایمان پر پھر اعمال صالحہ پر آمادہ کرنا, تواصی بالحق تواصی بالصبر, یہ بھی ایمان اور اعمال صالحہ کی طرح اسباب نجات ہیں. ہم اس لیے دعوت نہیں دیتے کہ خود عمل نہیں کرتے, اس لیے منکر سے نہیں روکتے کہ خود منکر کے اندر مبتلا ہیں, یا اس لیے معروف کا حکم نہیں کرتے کہ خود اس معروف پر عمل نہیں کرتے. میرے بزرگ دوستو عزیزو, بھلائی کا حکم کرنا, برائی سے روکنا, اپنے اندر معروفات پر چلنے کی استطاعت پیدا کرنے کے لیے اور منکرات سے اپنے آپ کو بچانے کے لیے, یہ دونوں کام ہر فرد کی اپنی ذات کے لیے ہیں. اس لیے اس امت کو کے بارے میں صاف طور پر فرما دیا کہ ساری کی ساری انسانیت خسارے میں ہے, خسارے سے بچنے کے لیے ان چار لائنوں سے محنت کرنی ہوگی. بلکہ امام شافعی رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ یہ امت اگر صرف سورہ العصر میں غور کر لے, اس سورت میں غور کر لینا امت کی نجات کے لیے کافی ہے. سورہ العصر میں اگر امت غور کر لے تو امت کی نجات کے لیے کافی ہے, اس لیے کہ اس سورت میں امت کے خسارے سے بچنے کے اسباب بیان کیے گئے ہیں. اس لیے میں عرض کر رہا تھا کہ مسئلہ اپنی ذات کا نہیں ہے, صرف اس امت کی ذمہ داری پوری امت کی ہے. اور یہ بات بھی اچھی طرح یاد رکھنا کہ یہ ذمہ داری خود دعوت دیے بغیر پوری نہیں ہو سکتی, یہ ذمہ داری خود دعوت دیے بغیر پوری نہیں ہو سکتی. جہاں جہاں تک ہم خود جا کر دعوت دے سکتے ہیں اس کی حد المقدور کوشش کریں, جہاں تک ہم نہیں جا سکتے وہاں دوسروں کو بھیجیں, کیونکہ سنت یہی ہے, سنت میں یہی ملتا ہے. آپ نے فرمایا میں اللہ کے راستے میں نکلوں, شہید کیا جاؤں, پھر زندہ کیا جاؤں, پھر شہید کیا جاؤں, پھر زندہ کیا جاؤں, پھر شہید کیا جاؤں. اور یہ فرمایا کہ جو جماعت بھی اللہ کے راستے میں نکلے میں جماعت کے ساتھ نکلوں, لیکن میں نکلوں گا تو سب ایک بار کی نکلیں گے, اور یہ ایک بار کی سب کے لیے انتظام کرنا ممکن نہیں ہے. یہ روایت نے فرمایا. میرے محترم دوستو عزیزو, اس امت کے افضل امت ہونے کی شر دعوت اللہ تھی. یہ امت دعوت اللہ کو چھوڑ کر اپنے منصب سے, اپنے مقام سے اور اپنی افضلیت کے درجے سے اس نے اپنے آپ کو گرا لیا ہے. ہم اس پر استغفار کریں, ہم اس پر استغفار کریں کہ ہم نے دعوت اللہ کو, ہم نے دعوت اللہ کو اپنا فرض منصبی نہ بنایا. ہم اس پر اللہ سے اپنے لیے بھی اور ساری امت کے لیے اس پر استغفار کریں. دعوت اللہ کو کام نہ سمجھنا, دعوت اللہ کو کام نہ سمجھنا یہ اللہ کے نزدیک جرم ہے, قابل تقصیر ہے اور قابل استغفار, اور قابل استغفار گناہ ہے. میں غور کر رہا تھا کہ کون سی وہ غلطی اور کون سا وہ جرم ہو سکتا ہے جس پر حضور اکرم صلی اللہ علیہ وسلم سب سے زیادہ ناراض ہوئے ہوں. یہ میں ضروری بات عرض کر رہا ہوں, جتنے بھی گناہ ہیں ان میں سے کسی گناہ کے کرنے والے سے حضور اکرم صلی اللہ علیہ وسلم نے بول چال بند کر دی ہو, یا صحابہ نے کسی گناہ کرنے والے کا بائیکاٹ کر دیا ہو, ایسا اس کی کوئی مثال نہیں ملتی سوائے اس شخص کے جنہوں نے اللہ کے راستے کی نقل حرکت اور اللہ کے راستے کے نفر میں تاخیر کر دی. میری بات ذرا توجہ سننا, ایک صحابی سے زنا ہوا, آپ نے ان کو حد لگا کر, جو زنا کی حد ہے وہ حد لگا کر ان کو پاک کیا. ایک نے دوسرے سے کہا کہ دیکھو کس طرح رجم کیا جا رہا ہے. آپ نے سن کر فرمایا کہ یہ زنا کرنے والا یہ تو جنت کی نہروں میں غوطے کھا رہا ہے اس وقت, اور تم نے جو اس کی غیبت کی ہے کہ یہ غیبت کا عمل اس کے بارے میں تم سے قیامت میں حساب لیا جائے گا. بلکہ روایتوں میں جہاں تک ملتا ہے کہ آپ نے فرمایا کہ اگر میں تمہارے غیبت کرنے کا یہ گوشت یا آکے کے ذریعے سے نہ نکلوا لیتا تو جہنم کی آگ اس کو کھاتی. یہ واقعات ہیں, لیکن یہ کہیں نہیں ملے گا کہ آپ صلی اللہ علیہ وسلم نے کسی کے گناہ کرنے پر اس کا بائیکاٹ کر دیا ہو, بلکہ توبہ کا راستہ بتایا اور توبہ کا طریقہ بتلایا. لیکن حضرت کعب بن مالک رضی اللہ تعالی عنہ کوئی عذر نہیں تھا نکلنے میں, کوئی رکاوٹ نہیں تھی, بلکہ فرماتے ہیں مجھے اتنی سہولت کبھی نہیں ہوئی جتنی سہولت تبوک کے موقع پر تھی. اتنی سہولت کبھی نہیں ہوئی. جتنی سہولت مجھے تبو کے موقع پر تھی اتنی سہولت کبھی نہیں تھی. لیکن میں آج نکلوں گا کل نکلوں گا آج نکلوں گا کل نکلوں گا, اسی میں وقت گزر گیا. آپ واپس آ گئے. یہ اپنا عذر لے کر خدمت میں پیش ہوئے. آپ نے ان کے عذر کو قبول نہیں فرمایا. 50 راتیں گزری ان پر, زمین تنگ ہو گئی اپنی وسعت کے باوجود, اپنی ذات تنگ ہو گئی, اور یقین ہو گیا کہ جب تک اللہ معاف نہیں کریں گے, جب تک اللہ کی طرف سے کوئی پناہ کا فیصلہ نہ ہو, اس وقت تک کہیں نجات نہیں ہے. وظن اللہ ملجا من اللہ الا الیہ. گناہ کیا ہو گیا؟ کوئی مدینہ منورہ میں سلام کرنے والا نہیں, کوئی حال پوچھنے والا نہیں, کوئی بات کا جواب دینے والا نہیں. کیا کیا ہو گیا؟ کیا گناہ ہو گیا؟ بات صرف اتنی تھی کہ دعوت کے تقاضے پر اللہ کے راستے کی نقل حرکت میں بلا عذر تاخیر کی ہے اور اس موقع کو چھوڑ دیا ہے. ساری ناراضگی اس پر تھی. سمجھتے تھے اس واقعے کا مقصدی امت کو قیامت تک کے لیے یہ بتلانا ہے کہ اللہ کے راستے کی نقل حرکت میں کمی کرنا یہ عند اللہ اللہ کی ناراضگی کا سبب ہے. اس لیے کہ اللہ کے راستے کی نقل حرکت کی کمی کرنا یہ دین کے مٹنے کا سبب ہے. صحابہ اس نقل حرکت پر اور دعوت الی اللہ پر ایسے مجتمع تھے کہ منافقین بھی نکلنے سے آزار کرتے تھے, انکار نہیں کرتے تھے. کوئی کہتا تھا لا تنفروا فی الحر, نکلو مگر گندگی میں مت نکلو, حل پک رہے ہیں مت نکلو. لیکن اللہ نے جواب دیا قل نار جہنم اشد حرا, ان سے کہو جہنم کی آگ اس سے زیادہ گرم ہے. جس آگ سے بچانے کے لیے, جس آگ سے امت کو بچانے کے لیے اللہ کے راستے میں نکلا جا رہا ہے گرمی میں, وہ آگ اس گرمی سے زیادہ گرم ہے. یہ مطلب تھا اس کا. چنانچہ 50 راتیں گزر گئیں, کوئی سلام کرام کرنے والا نہیں. خود فرماتے ہیں کہ میں آپ کو سلام کر کے آپ کے ہاتھوں کو دیکھتا تھا کہ میرے جواب میں بہت ہمیں حرکت کی یا نہیں کی. یہ بتانے کے لیے کہ ہم اس لیے ناراض ہیں کہ دین کو دنیا میں قائم کرنے پر, دین کو دنیا میں قائم کرنے کے تقاضے پر جو تاخیر ہوئی ہے, وہ تاخیر یہ واقعی قابل ناراضگی ہے. کیونکہ حضرت کے حیات الصحابہ میں حضرت نے جو عنوانات مرتب کیے ہیں, ان عنوانات کو چاہیے کہ انہیں غور سے دیکھا جائے, انہیں غور سے دیکھا جائے, اور یہ غور کیا جائے کہ مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ نے ان واقعات سے صرف اس زمانے کے تقاضے پر اس نفر کو محمول نہیں کیا ہے, بلکہ قیامت تک کے لیے امت کو یہ سمجھایا چاہا ہے کہ اللہ کے راستے کی نقل حرکت اور اس کی ضرورت اس امت کو اس وقت تک ہے جب تک دنیا قائم ہے. یہ حضرت کے عنوانات دعوت کی نقل حرکت کے مقصد کو سمجھانے کے لیے ہیں. بلکہ حضرت عمر قائم کیا ہے کہ اللہ کے راستے کی محنت کو چھوڑ کر زراعت میں تجارت میں مشغول ہو جانا, اس پر اللہ کی طرف سے انکار اور عتاب, یہ عمر قائم کیا ہے حیات الصحابہ میں, اس پر انکار اور اس پر عتاب. اس زمانے میں مسلمان اس راستے کی نقل حرکت کے نہ کرنے کو گناہ ہی نہ سمجھے. اس راستے کی نقل حرکت میں کمی کرنے کو گناہ ہی نہ سمجھے, جبکہ اگر صحابہ کرام کے واقعات پر غور کیا جائے, آدھے دن کی بھی تاخیر برداشت نہیں کی. معاذ بن جبل, معاذ بن جبل رضی اللہ تعالی عنہ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے اور جماعت صبح روانہ ہو گئی. معاذ بن جبل رضی اللہ تعالی عنہ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے اور جماعت صبح روانہ ہو گئی. حضرت عمر نے فرمایا کہ اے معاذ تم گئے نہیں, آج کے امیر المومنین جمعہ پڑھ کر چلا جاؤں گا. حضرت عمر نے یاد دلایا کہ اے معاذ کیا تم بھول گئے عبداللہ بن رواحہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے پیچھے جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہرے اور جماعت صبح روانہ ہوئی. آپ نے فرمایا تھا کہ عبداللہ بن رواحہ سے تم گئے نہیں, عرض کیا تھا کہ جمعہ پڑھ کر چلا جاؤں گا. آپ نے فرمایا کہ ابن رواحہ صبح نکلنے والی جماعت ان سے 500 سال آگے چلی گئی ہے. یہ واقعات یہ سمجھانے کے لیے تھے کہ اللہ کے راستے کی نقل حرکت جو اس امت کا امتیاز ہے, جو اس امت کی شان ہے, کیونکہ یہ امت نبی کی نائب ہے نیابتن, اس کے ذمہ وہ طریقہ محنت ہے جو طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. ان واقعات کو سامنے رکھ کر غور کرو کہ اللہ کا دین مٹ رہا ہو اور ہم حلال کمانے کو فریضہ سمجھ کر بیٹھے ہوئے ہوں, یہ عند اللہ کتنا بڑا جرم اور کتنی بڑی خطا ہے. اس لیے میں نے عرض کیا کہ یہ خیال نہ کرنا کہ دین تو پہنچ چکا ہے امت تک, اب پھرنے کی کیا ضرورت ہے. میں پہلے سے میں نے عرض کیا, بات یاد سے شروع کی تھی کہ دین کو لے کر نقل حرکت اور ایک فرد کو جا کر دعوت دینا اس کا قیامت تک کوئی متبادل نہیں ہے. اس لیے جتنے دین کے شعبے ہیں وہ دعوت کے ساتھ متلازم ہیں اور دعوت ان شعبوں کے ساتھ متلازم ہے, جو جی متلازم ہوتی ہے وہ ایک دوسرے کی متبادل نہیں ہوتی. اس لیے عرض کر رہا ہوں کہ اپنی عزائم کرو اور یہ طے کرو کہ سارے عالم کو سامنے رکھ کر اور ساری امت کو سامنے رکھ کر سوچنا ہے کہ میری جان کا, مال کا, میرے وقت کا کتنا حصہ اس پر لگنا چاہیے تھا اور میں نے اس سے جان اور مال اور وقت کو کتنا چرایا. نقل حرکت جو بولا اللہ رستے پھرا بولیں جی سیٹار کو بدل ہوتے پارا تو جن بولیں جی ہمارا ایرکم بادے اللہ رستے ہمارا پھرتے تھکو بولیں جی سمست আমল নিয়া বলেন যে দিনে বলেন যে নুরানি আমল নিয়ে যখন আমরা ফিরতে থাকবো তো বলেন যে এটার দ্বারা কি হবে, বলেন যে দুনিয়া এরকম ভাবে আমলি আমলান যখন আমরা দিন নিয়ে ফিরতে থাকবো তো বলেন যে এটার দ্বারা দিন ফলাইতে থাকবে. বলেন যে হজরতজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যখন সূর্য উঠে আর সূর্য যখন আলো ছড়ায় তো কাঁচা পাক্কা সব ঘরের মধ্যে কি হইতে থাকে, বলে দিন যাইতে থাকে. বলেন যে ঠিক এমনি ভাবে যখন আমলান আমরা আমল নিয়ে এরকম ভাবে হরকত করতে থাকবো তো এইরকম ভাবে দিনের সমস্ত এরকম ভাবে বলেন যে দিন সমস্ত কাচ্চা পাক্কা ঘরের মধ্যে পৌঁছতে থাকবে. এই জন্য বলেন যে ভাই দুস্থ এই উম্মত তো সমস্ত উম্মতের জিম্মাদার, বলেন যে এক এক উম্মত সমস্ত উম্মতের জিম্মাদার. আর সমস্ত উম্মত বলেন যে ভাই দুস্থ এক এক উম্মতের জিম্মাদার। বলেন যে এই জন্য প্রত্যেকে আমরা মুসলমান কি করতে হবে, বলেন যে উম্মত প্রত্যেকের ফিকির করতে হবে। এই জন্য আল্লাহ রসুলে ফরমাইছেন যে এই উম্মত একটা শরীরের মতো, কার্যসূচীন ওয়াহেদ একটা শরীরের মতো। এই জন্য বলছেন যে দুস্থ আমাদের সবচেয়ে বলেন যে এক এক উম্মতের সারা দুনিয়ার সব উম্মতের ফিকির করতে হবে, আর বলেন যে সব উম্মত এক এক উম্মতের ফিকির করবে। বলছেন যে বলেন এটার মধ্যে এই উম্মতের সর্ব শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, আর এই উম্মতের সম্মান বলেন যে এরই মধ্যে। বলছেন যে এটার দ্বারা কিরকম আমাদের ফিকির হওয়া যায়। বলে যে ভাই দুস্থ এটা আমাদের এটা অর্থ হইল এই যে আমরা জিম্মাদার, একজন মুসলমান বলেন যে চাই ইউরোপে হোক আমেরিকায় হোক সে নামাজ ছাড়িয়ে দিছে, তো বলেন যে সেটার দ্বারা আমাদের দিনের মধ্যে অন্তরের মধ্যে পরেশানি আসতে থাকবে, বলেন যে আমরা পরেশান হয়ে যাইব। বলেন যে দুস্থ যদি আমাদের মধ্যে পরেশানি না আসে আর বেছেইনি নাই, তো বলেন যে উম্মত পাড়া যে বলা হইল সেই উম্মত পাড়া আমাদের থেকে বিদায় হয়ে গেল। এই জন্য বলেন যে দুস্থ আমাদের কারণই হইল যে আমরা এরকম ভাবে সারা দুনিয়ার জিম্মাদারি বলেন যে সারা দুনিয়ার ফিকির আমাদের উঠাইতে হবে। বলছেন যে দুস্থ এই জন্য আল্লাহ রসুলে যে দেখেছেন বলেন যে একটা শরীরের মতো, শরীরের কোন অঙ্গের মধ্যে যদি কোন অসুবিধা হয় তো সারা শরীরের মধ্যে বলেন যে তার যে আসর পরে তার প্রভাব পরে আর সারা শরীর তার জন্য ফিকির করে। তো বলে এমনি ভাবে সারা উন্মতের মধ্যে যদি কোথাও এরকম ভাবে কেদিনই আসিয়া যায় আর কুটা হয়ে যায়, তো বলেন যে সেটার থেকে আরিজার কারণে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরেশানি আসে মুসিবত আসে, বলে এদের থেকে কেউ বাঁচবে না, জিকির কর্মওয়ালা আর তেলাওয়াত কর্মওয়ালা যেই বলেন সবেরূপে পরেশানি আসবে। এই জন্য বলেন যে আমরা সবই আমরা হিসার জিকির করতে হবে। এই জন্য বলছেন যে ভাই দুস্থ আদিজের মধ্যে যে বলা হয়েছে এক শরীরের মতো, বলে যে একজনের পায়ের মধ্যে ব্যথা হয়েছে, বলেন যে পুরা শরীর তার ব্যবহার হইতেছে কিরকম, বলেন যে তার চোখকে দেখতেছে ডাক্তার সাহেব দেখাইতেছে, এমনি ভাবে জবানে বলতেছে কানে শুনতেছে হাতের ইশারা করতেছে, বলেন যে পুরা শরীরতেই তার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেইরকম একটা অঙ্গের মধ্যে অসুবিধা হইলে সারা শরীরের মধ্যে তার প্রভাব আর সারা শরীর তার ফিকির করে। বলেন যে ঠিক এমনি ভাবে আমাদের সারা দুনিয়ার সমস্ত বলেন যে কি করতে হবে উম্মতের জন্য আমাদের ফিকির করতে হবে, সারা আম ভাবে তো সারা উম্মতের, এমনি ভাবে এরপরে যারা এই উম্মতের না তাদেরও কি করে সব এরকম আখেরাতের সেই জাহান্নাম থেকে বাঁচে, আখেরাতে যাইয়া নাজাত হয়ে যায়। বলেন যে সেটার জন্য আমাদের নকলার হরকত করতে হবে, বলেন যে সেটার জন্য আমাদের কি করতে হবে কদমকে মানে এরকম ভাবে আল্লাহ রাস্তায় আমাদের বাইরে হিসেবে ফিরতে হবে। বলেন যে দুস্থ এটাই আমাদের নাজাতের জন্য আর ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য মাধ্যম। বলেন যে দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটাই বলছেন, এইটা শর্ত নাই যে আমরা এটা না হইলে বাঁচতে পারবো না, যে ধ্বংসের মধ্যে আছে সমস্ত মানুষ, কিন্তু ধ্বংসের হাত থেকে বাঁচলো হয় যাদের মধ্যে চারটে কাম পাওয়া গেল, চারটা এটা হলো যে ইমান আনছে আর নেক আমল করলো আর এর সাথে বালাইর হুকুম করলো আর এরকম ভাবে হকের দিকে দাওয়াত দিল আর সবর আর ধৈর্য ধরার হুকুম করলো। তো বলে যে ভাই দুস্থ এই জন্য আমাদের এটা জিম্মায় আসিয়া গেছে, এটা আমাদের ফরিজা। বলছেন যে দুস্থ এই জন্য না যে এইরকম ভাবে খারাপই হইতেছে, খারাপ থেকে বাইর করা মানে আমার আমি খারাপ বালাই আমার মধ্যে নাই বালাই আনার জন্য শুধু আর খারাপই আছে খারাপের থেকে বাঁচার জন্য শুধু আমরা যে দাওয়াত দিলাম তা না, বলকে এটা আমাদের এটা তো হবেই, বলকে এটা আমাদের জিম্মাদারি। বলছেন যে ভাই দুস্থ না এই খাসারা তার ধ্বংসের হাত থেকে বাঁচার। বলছেন যে যদি শুধু একজনের কাছে ইমান পাওয়া গেল আর আমলে সারে হাত পাওয়া গেল বাকি দুইটা পাওয়া গেল না, তাহলে বলেন যে সে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে না। ধ্বংসের থেকে যদি সে বাঁচতে হয় তাহলে তার মধ্যে চাইরাটা সমান পাইতে হবে, যেরকম তার মধ্যে ইমান এমনি ভাবে তার মধ্যে আমল এমনি ভাবে তার মধ্যে হকের দিকে দাওয়াত দেওয়া, বলেন যে এরকম ভাবে দাওয়াত আর এরপরে সবর। বলেন যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলহি উনি ফরমাইছেন যে এই উম্মতের জন্য দুস্থ বলছেন যে এই উম্মতের জন্য এই একটা সুরাই যথেষ্ট, যদি সেটার মধ্যে সে ফিকির করে তো এটার মধ্যে তার সব কাম বাইরে আসবে, তার ধ্বংসের থেকে নাজাতের জন্য রাস্তা তার জন্য বাইরে আসবে। তো এই জন্য ভাই দুস্থ বলেন যে একটু হইলে আমাদের কি করতে হবে, বলেন যে এরকম ভাবে সারা দুনিয়ার জিম্মাদারি নিয়ে বলেন যে আমাদেরকে হরকত করতে হবে। এ পর্যন্ত ভাই দুস্থ আমরা লাগিয়েছি আমাদের কামে আর এটা আমরা ভুলেই গেছি, বলেন যে এই কামটা যে আমাদের জিম্মায় দেওয়া হয়েছে এটা আমাদের জিম্মাদারি ফরিজা, যে মানুষকে দাওয়াত দেওয়া আর এরকম ভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, বলেন যে এই পর্যন্ত যে কমই হয়েছে, বলেন যে এটার জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই, বলেন যে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে আর এমনি ভাবে আমরা আবার নিয়ত করতে হবে। ভাই দুস্থ বলতেছেন, বলেন যে আমাদের, আমি চিন্তা করলাম যে আল্লাহ রসুল কোন গুণাদের উপরে সবচেয়ে বেশি নারাজ হয়েছে। বলেন যে গুণা তো অনেক গুণাই আছে, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণার উপরে বেশি নারাজ হয়েছেন? বলেন যে দুস্ত, বলেন যে জিনা আর এইরকম আরো অন্যান্য গুণা আছে, কিন্তু সবচেয়ে বড় কোন গুণার উপরে আল্লাহ রসুল নারাজ হয়েছেন? বলেন যে দুস্ত, দেখা যায় কি হয়েছে। বলেন যে একটা কাম এক সাহাবির থেকে যে হইল, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যিনি কথা আসছে হায়াতুল সাহাবার মধ্যে আছে, বলছেন যে উনি যে আল্লাহ রাস্তায় সফরে গেলেন না, বলেন যে এইটার উপরে যে নারাজ হয়েছেন আল্লাহ রসুল, অন্য কোন গুনার উপরে হন নাই। বলেন যে হযরত জি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে হায়াতুল সাহাবা যে উনি লিখছেন, এটার মধ্যে যে আবওয়াব কায়েম করছেন, অনওয়ানটা যে দিচ্ছেন, ভাই দুস্থ অধ্যায় যে কায়েম করছেন, এটার মধ্যে আমরা যদি চিন্তার ফিকির করি তাহলে দেখতে পাইব যে এটা শুধু সাহাবায়ে কেরামের জমানাতেই না, বলকে একবারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে উনি একটা রাহবরি করছেন, রাস্তা দেখাইছেন। এটার মধ্যে চিন্তার ফিকির করলে বলেন যে আমাদের সামনে রাস্তাগুলি আসবে যে আল্লাহ রাস্তায় খরচ না করার মধ্যে কি নোকসান, আল্লাহ রাস্তায় হরকত না করার মধ্যে কি নোকসান, বলেন যে এগুলা ক্ষতি, বলেন যে এগুলা সবই সেটার মধ্যে আসছে। তো বলেন যে দুস্থ সাহাবি একজনের গুণা হয়ে গেছে, সাহাবি জিনার গুণা হয়েছে। তো বলেন যে দুস্থ এই জন্য ওনার সাথে কথাবার্তা বন্ধ করে দিছেন, মদিনাওয়ালা সব বাইকট করছে, এইরকম না, বলছে জিনা হয়েছে। তো ওনারা কি করছেন, বলেন যে ওনার উপরে হদ জারি করছেন, হদ মানে হদ লাগাইছেন, হদ লাগাইয়া ওনারা পাক করে দিছেন। তো বলেন যে ওনারা এরকম ভাবে হদ লাগানো হয়েছে ছিল, একজনের জবান দিয়ে বাইরে হয়ে গেছে, দেখো মরতেছে যে কত খারাপ মত হইল তার এই অপরাধের কারণে, তার কত হইল অর্থাৎ পাথর মারিয়া তাকে মারা হইতেছে। আল্লাহ রসুলের ফরমালে যে শুনো মিয়া, ও তো জান্নাতের নদীর মধ্যে এরপরে ডুবাইতেছে, জান্নাতের বেহেস্তের নদীর মধ্যে সে ডুব দিতেছে, আর তুমি যে এখানে তার গিবত করলা, এটার উপরে কিয়ামতের দিন তোমাকে সওয়াল করা হবে, জিজ্ঞাসা করা হবে। এরপরে বলছেন যে তোমার যদি ভূমি করাইয়া এটা বাইর না করা হয়, তো বলেন যে সেটা তোমার জন্য কিয়ামতের দিন সেটা জাহান্নামের আগুনের মধ্যে চলবে। তো বলেন যে ভাই দুস্ত এইখানের মধ্যে এদের জন্য তো মদিনাওয়ালারা কথা বন্ধ করে নাই, কোন বাইকট করে নাই, আর এইখানের মধ্যে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাস্তায় গেলেন না, ওনার কোন উজরে ছিল না, যাই যাচ্ছি করতেছি, ওই কথার ভিতরে আল্লাহ রসুল চলিয়া গেলেন, ফিরিয়ে এসে গেলেন, বলেন যে বিনা উজরে না যাওয়া, বলেন যে এইটার উপরে আল্লাহ রসুল সব সবচেয়ে বড় নারাজ হয়েছেন। বলেন যে ভাই দোস্ত এটার কারণ থাকে, কারণ হইল যে ব্যক্তি অন্য গুণা করছে এটার ক্ষতিটা তার হবে, এই গুণার ফলটা মানে গুণার যে শাস্তিটা সেটা সে ভোগ করবে, যে তার সাথে সম্পর্ক, কিন্তু আল্লাহর রাস্তায় তার সুযোগ আছে যাওয়ার, উজর ছাড়া না যাওয়া সেটা দিনের ক্ষতি করা। বলেন যে আল্লাহ রাস্তায় গেল না উজর ছাড়া, বেলা উজর হয়ে গেল, বলেন যে সে এইরকম ভাবে দিনের ক্ষতি করলো, এই কারণে আল্লাহ রসুল সবচেয়ে নারাজ হয়েছেন। বলেন যে দুস্থ আল্লাহ রসুলে ওনার সাথে বলেন যে কথা বলা বন্ধ করে দিলেন, এবং মদিনাওয়ালারা সব বন্ধ করে দিল, ওনার সাথে সব লেনদেন বন্ধ। বলেন যে সমগ্র দুনিয়া বিশাল প্রশস্ত হওয়ার পরেও ওনার উপরে সংকীর্ণ হয়ে আসলো। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ উনি বলেন তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন যে উনি গেছেন গিয়া এরকম ভাবে সালাম দিতেন, দেখতেন যে ছুট নিজ যারে সালাম দিচ্ছেন জবাব দিতে। তো বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে আল্লাহ রাস্তায় বাহির হওয়া কেউ কোনদিন অস্বীকার করে নাই, আর বলেন যে ওইখানে দুনিয়ার মধ্যে আল্লাহ রাস্তায় না যাইয়া যদি কেউ লাগত, তো বলেন যে কেউ লাগছে দুনিয়ার কামের মধ্যে রয়ে গেল আর আল্লাহ রাস্তায় বাইরিল না, তো বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে এতাব আসছে, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন সেটাকে অত্যন্ত অপছন্দ করছেন যে আল্লাহ রাস্তায় গেল না, সে দুনিয়ার কোন উজরের কারণে বা দুনিয়ার কামের মধ্যে লাগিয়া গেল, অন্যান্য কামের মধ্যে কামাই রোজগারে লাগলো, কামাইয়ের মধ্যে লাগলো, আল্লাহ রাস্তায় বাইরিল না, এটার উপরে আল্লাহর পক্ষ থেকে এতাব হয়েছে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন নারাজ হয়েছে। বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ মুনাফিকরাও আল্লাহ রাস্তায় যাওয়া অস্বীকার করত না, এমন ছিল যে মুনাফিকরাও সেই গানের মধ্যে আল্লাহ রাস্তায় যাওয়ার অস্বীকার করা বলেন সেটা ছিল না, বলতে তারা উজর করত, তারা বলতো যে এখন গরম বেশি এখন যাইও না, এখন গরমের মধ্যে না যাওয়া চাই, এখন খেজুর পাকিয়ে গেছে এখন না যাওয়া চাই, তো বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু, এর জবাবে বলেছেন যে তোমরা যে গরমের কারণে যাইতেছো না, আর এরা যে বাইর করে নেওয়া হইল, বলেন যে এর দ্বারা শুনো জাহান্নামের আগুন এই দুনিয়ার গরমের চেয়ে অনেক বেশি। তো বলেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওনাদেরকে বাহির করা হয়েছে। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, এই অবস্থায় ওনাদের উপরে কত বড় শক্ত নারাজি আইল আর ওনাদের কত বড় শাস্তি হইল। 50 দিন পর্যন্ত ওনাদের সাথে কথাবার্তা বন্ধ ছিল। বলেন যে উনি বুঝছেন এই কথা যে আমার আর কোথাও জায়গা নাই, আল্লাহ যদি আমারে মাফ না করে, বলেন যে এরপরে আল্লাহর পক্ষ থেকে ওনাদেরকে মাফি, আল্লাহর পক্ষ থেকে ওনাদের তওবা কবুল হয়েছে। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমাদের কি করতে হবে, বলেন যে আমরা প্রত্যেকে এই কথার নিয়ত্রণ আমাদের এই কথা তৈরি করতে হবে যে যতক্ষণ পারি আমি অতটুকু আমি যাইব, আমার আল্লাহ যতটুকু সুযোগ দেন তৌফিক দেন আমার আত্মার ইমান ওই পর্যন্ত যাই আমি পৌঁছব, আর এরপরে যেটা আমি না যাইতে পারি সেইখানে আমি জমা উঠাইয়া সেইখানে পাঠাই দিব। এই জন্য বলেন যে ভাই দুস্থ, আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম, আর এই উম্মতের বলেন যে ফজিলত, এই উম্মতের সম্মান, আর এই উম্মতের বলেন যে দুস্থ আল্লাহ পাকের যে সাহায্য মদত সবকিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন এই উম্মতের নকল আর হরকতের মধ্যে রাখছেন, আল্লাহর রাস্তায় ফিরার মধ্যে রাখছেন। এই জন্য বলতেছেন যে দুস্থ আমরা প্রত্যেকে এখন যেটা গেছে এটার জন্য তো আমাদের আমাদের এই পর্যন্ত যা ছুটিয়ে গেল সেটার জন্য আল্লাহর দরবারে আমরা ক্ষমা প্রার্থী হইব চাইব, আর আগামীর জন্য আমরা সারা দুনিয়ার নিয়োগ এখন নিয়োগ করতে থাকবো যে আমরা ইনশাল্লাহ এই কাম নিয়ে এই দাওয়াতের মেহনত নিয়ে আমরা সারা দুনিয়ার মধ্যে যাইব। ان تمام واقعات سے امت کو اپنی گھلی ہوئی ذمہ داری بتانا مقصود ہے، اس لیے ساری امت کو سامنے رکھ کر اپنی ذمہ داری کا احساس پیدا کرتے ہوئے ہمیں ہمت کرنی ہے، اور اس پورے مجمع سے ہمیں تعاون کی ضرورت ہے، تشکیل اصل مقصود ہے، اس پورے مجمع میں جتنے چار چار ماہ لگائے ہوئے حضرات ہیں، اس پورے مجمع میں اتنے چار ماہ لگائے ہوئے حضرات ہیں، یہ سب عزم کریں کہ جس ملک کے لیے، دور کے لیے، قریب کے لیے، جس تقاضے کے لیے بھی بھیجا جائے ہم اس کے لیے نقد تیار ہیں، سارے عالم کو سامنے رکھ کر قدم اٹھائیں، چار ماہ لگائے ہوئے حضرات یہ باہر کے ملکوں کے لیے قدم اٹھائیں، اور جو علماء سال لگائے ہوئے ہیں یہ علماء بھی عزم کریں سارے عالم میں جانے کا، جو مجمع میں وہ لوگ ہیں جن تب تک چار ماہ نہیں لگے ہیں وہ نقد چار ماہ کا ارادہ کریں، ہمت کر کے فرمائیں، جماعت وار فرمائیں، علاقے وار فرمائیں، مسجد وار فرمائیں، جو جماعتیں بیرون کے لیے بن کر آئی ہیں وہ بھی اپنے آپ کو پیش کریں۔ بولیں جو بھائی دوستو احان ہے، بولیں جو ہماری محنت کے دوارا ہمارے جو سبق تھا ہمرا بھولیے گئے، بولیں جو سی سبق رہے یاد کرانو، আর বলেন যে আল্লাহ রাস্তায় আমাদেরকে এরপরে চালানো, বলেন যে আল্লাহ রাস্তায় আমাদেরকে নাতালা হরকতের মধ্যে উঠানো। এই জন্য বলেন যে ভাই দুস্থ, এই জন্য আমরা সারা দুনিয়ার এখন সামনে রেখে দাঁড়াইব। এই জন্য বলছেন দরখাস্ত, আপনারা পুরা ময়দানে যেনারা আছি প্রত্যেকের খেদমতে এই দরখাস্ত, বলেন যে আপনারা সবে আমাদেরকে এখন সাহায্য করতে হবে আর টাউন করবেন। বলেন যে সে এখন যারা আগে 4 মাস হয়ে গেছে, বলেন যে আমরা দূরের চেয়ে দূরের জন্য বিদেশের জন্য আমরা দাঁড়াইব, এমনিভাবে ওলামাই কেরাম যাদের সাল 1 বছর হয়ে গেছে আমরা ওই রকম ভাবে বিদেশের জন্য দাঁড়াইব, আর যাদের আমাদের বলেন যে ভাই দুস্থ 4 মাস হয় নাই আমরা 4 মাসের জন্য এখন দাঁড়াইব। বলেন যে দুস্থ যিনারা ভাই আপনারা এখনো ময়দানে না উঠি, শুধু বলছেন যিনারা বিদেশের জন্য জমাত দুনিয়া আইসি জমাতওয়ার অথবা এরকম ভাবে দেশের ভিতরে 4 মাস যাদের হয় নাই 4 মাসের জন্য এই সমস্ত হজরত মেহরবানি করে দাঁড়ায় চারান ভাই, মেহরবানি করে হিম্মত করি ভাই 4 মাসের জন্য দাঁড়ান ভাই। মাশাআল্লাহ বলে নিজে তৈরি হইব, অন্যান্য ভাইদেরকে আমরা তৈরি করি ভাই। মাশাআল্লাহ বলছেন যে যারা জমা তো রয়েছে মেহরবানি করে জমা তো।